বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপাসিন্ধুভ্যো চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেবৈ পিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদিরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্গুরুং ধ্যেয়ং সদা পরিভবন্নমভীষ্টদুহং তীর্থাস্পদং শিববিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাত্তিহং পনতপালভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তাদুস্তজ্জ সুরেপ্সিতরাজ্যলক্ষ্মীম ধর্মীষ্টার্যবচসা জদগাদুরন্যম মায়ামিগদৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমণি ছটায় বিস্ফুজিত কিমপি গোপবধূ স্বদর্শি পূর্ণানুরাগরস সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে অজানুলম্বিত ভুজৌ কনকাবদত সংকীর্তনৈকবিতরো কমলায়তাক্ষ বিশ্বাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসিনিত্বম ভাবানুরূপেণ সদা নরানম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বারাণসীপুরপতি ভজবীশনাথম বাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। ওম নমো ভগবতে পরমহংস রসাস্বাদিত চরণ কমল চিন্মকরন্দায় ভক্তজনমানস নিবাসায় শ্রীরামচন্দ্রায় নমো নমঃ। ওম নমো ভগবতে পরমহংস রসাস্বাদিত চরণ কমল চিন্মকরন্দায় ভক্তজনমানস নিবাসায় শ্রীরামচন্দ্রায় নমো। ইয়ং নবয়ন্নমনপেতমপেতকৃত্যং দৈপায়ন বিরহকাতরবাজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদুম ত্বং সর্বভূতহৃদয়ং মুনিমানুতস্মি। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন, হরিভজন কারিগণ ছাড়া বাকি সকলেই আত্মঘাতী এবং নির্বোধ। শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন, একমাত্র হরিভজন কারিগণ ছাড়া বাকি সকলেই নির্বোধ এবং আত্মঘাতী। হরিভজনই হল বুদ্ধিমান ব্যক্তিগণের একমাত্র কর্তব্য। আমরা আমাদের অনেক কাজ আছে বলি মনে করছি, কিন্তু বাস্তবিক বিচার করলে হরিভজন ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো কর্ম নাই। যে বা কিছু দ্বিতীয় কর্ম আছে বলে আমরা মনে করি, সেগুলো সমস্ত ভগবত সম্বন্ধে সম্বন্ধিত থাকলে তখন আর কোনো ভয়ের সৃষ্টি হয় না, হরিভজন বিঘ্নিত হয় না। ভয়ম দ্বিতীয় বিনিবেশত হসাদ ঈষাদ অপেতস্য বিপর্যয় অস্মৃতি। আমাদের জীবনে সর্বাপেক্ষা দুঃসময় হলো যে সময়তে আমরা হরিকে ভুলে যাই, যে সময়টা আমরা ভগবানকে ভুলে গেলাম, সেই সময় হলো আমাদের সবচেয়ে যন্ত্রণাময় সময়, অত্যন্ত খারাপ সময়। এই জন্য অনেকবার এই শ্লোকের উচ্চারণ করেছি, জড়জগতের লোক এগুলো উপলব্ধি করবেন তাহলে লাভ হবে। বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হোবিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতি। বিপদ হোবিস্মরণম বিষ্ণু, ভগবানকে ভুলে যাওয়াই হলো বিপদ। বিপদ হোবিস্মরণম বিষ্ণু, ভগবানকে ভুলে যাই হলো সর্বাপেক্ষা বড় বিপদ। বোকা লোকগুলো সেই সব উপলব্ধি করতে পারছে না। বিপদটাকে বিপদ বলা হচ্ছে না, যেটাকে তুমি বিপদ বলে মনে করছো, যেটাকে তুমি ভালো সময় সম্পদ বলে মনে করছো সেটাও সম্পদ নয়। বাস্তবিক বিপদ হলো যখন তুমি ভগবানকে ভুলে যাচ্ছ, যে সময় সেটা সর্বাপেক্ষা বিপজ্জনক সময়, আর সেটাই হলো সম্পদ যখন ভগবানকে স্মরণে রাখতে পারছ। অন্তিমে নারায়ণ স্মৃতি, সমস্ত ব্যক্তির বাহাদুরি প্রমাণিত হবে যখন শেষের সময়তে ভগবানকে স্মরণে আনতে পারবে। সমগ্র জীবন যদি ভজন না করা হয়, কেউ যদি মনে করেন আমি অন্তিমে নারায়ণকে স্মরণ করে নেব, কখনোই সম্ভব হবে না। ওই জন্যে জন্ম লাভ পরহ পুংসাম, জন্ম লাভ পরহ পুংসাম অন্তিমে নারায়ণ স্মৃতি, সেই জীবের সর্বাপেক্ষা মঙ্গলের উদয় হয়েছে বলে জানবেন যখন অন্তিমে ভগবৎ স্মৃতি তার মধ্যে বিরাজমান থাকবে। তার আগে কখনোই সম্ভব না। কালকে একটা প্রশ্ন উত্থাপন হয়েছিল, অনেকগুলো কথা, সেটা সম্যক উত্তর দেওয়া হয়নি। সেটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল। শাস্ত্রের বিচারে আমি জানিয়েছিলাম অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় ছিল না যে সময়তে ভগবান ক্ষীরোদকশায়ী অনিরুদ্ধ বিষ্ণু অর্থাৎ কৃষ্ণই ওই স্বরূপে রয়েছেন, তিনি জীবাত্মাকে ছেড়ে দিয়েছেন, এমন কোনো সময় ছিল না। অনন্তকালের ইতিহাসে আমরা এমন কোনো সময় কোনো দিনই খুঁজে পাচ্ছি না আর পাবও না যে সময়তে ভগবান জীবাত্মাকে ছেড়ে দিয়েছে। জীবাত্মা এবং পরমাত্মা অঙ্গাঙ্গিভাবে রয়েছেন, কোনোদিনই পরমাত্মা জীবাত্মাকে ছাড়েন না। যাকে আপনারা পরমাত্মা বলেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই এক স্বরূপ, তিনি হলেন ক্ষীরোদকশায়ী অনিরুদ্ধ বিষ্ণু। ক্ষীরোদকশায়ী বিষ্ণু হলেন প্রত্যেক জীবের হৃদয়তে বিরাজমান রয়েছেন, কৃষ্ণই ওই এক স্বরূপে বিরাজমান রয়েছেন পরমাত্মা রূপে। শ্রীধাম বৃন্দাবনে যে সমস্ত অপ্রাকৃত কথার চর্চা হয় সেখানে অনেকে এই সব প্রশ্নগুলো সম্মুখে ধরেন, তারা বলেন মহারাজ আপনি যে বললেন শাস্ত্রের প্রমাণে জীবাত্মা কে পরমাত্মা কোনোদিনই ছাড়ে না, উপনিষদেও আছে শ্বেতসতর উপনিষদে জীবাত্মা এবং পরমাত্মা একটি বৃক্ষের উপর দুইটি পক্ষী বসে রয়েছে, একটি বৃক্ষের ডালেতে দুটি পক্ষী বসে রয়েছে, একটি পক্ষী চিরকাল খালি লক্ষ্য করে যাচ্ছে আর একটি পক্ষী ওই গাছের ফল খাচ্ছে। এটা দার্শনিক তত্ত্ব। সেই বৃক্ষটা কি বৃক্ষ বলে সেটাকে বলা হচ্ছে সংসার রূপ বৃক্ষ। গীতাতে এটা বলা হয়েছে ঊর্ধ্বমূলম অধঃ শাখ্যম, এই জগতের বৃক্ষগুলো দেখব মূলগুলো মাটির তলায়, মূলগুলো মাটির তলায় আর গাছের পাতা ডালপালা উপরে, কিন্তু এই সংসার বৃক্ষের মূলটা হচ্ছে ঠিক উপরে। ঊর্ধ্বমূলম অধঃ শাখাম, শ্রীমদ্ ভাগবত গীতাতে এইসবগুলো সমাধান করা রয়েছে, ঊর্ধ্বমূলম অধঃ শাখাম। আর এই সংসার রূপ বৃক্ষ, এই সংসার রূপ বৃক্ষের যে ডালপালা রয়েছে শাখা পোশাখা চলে গেছে সংসার বৃক্ষের, এই বৃক্ষের মধ্যে কি ফল হয় মহারাজ? আমরা তো আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, এই সংসার বৃক্ষেতে কি ফল হয়? বলে এই সংসার বৃক্ষের ফল, এই সংসার বৃক্ষের ফল হলো সুখ দুঃখ নামক দুটি ফল। এই সংসার নামক বৃক্ষেতে জয় গৌর জয় গৌর, সংসার রূপ এই বৃক্ষেতে ফল হয়, সেই ফল হলো সুখ দুঃখ নামক দুটি ফল। সুখ এবং দুঃখ নামক যে এই যে ফল, এই ফল আস্বাদন করেন কে? বলছে যেই সমস্ত জীবগণ রয়েছেন তারা এই ফল আস্বাদন করেন। সংসার দুঃখের, সংসার বৃক্ষের এই যে সুখ দুঃখ নামক ফল, এটা আস্বাদন করেন এখানকার জীবগণ, সুখ এবং দুঃখ, এবং সেটা জীবাত্মা আস্বাদন করেন। লেকিন পরমাত্মা কোনো কিছু আস্বাদন করেন না, তিনি নির্লুপ্তভাবে ওই বৃক্ষের ডালেতে বসে বসে খালি খেয়াল করেন। সেখানে বলছেন পরমাত্মা নির্লিপ্তভাবে, পরমাত্মা নির্লিপ্তভাবে ওই বৃক্ষের ডালেতে বসে বসে খালি জীবাত্মার কীরকম ধান্দা এটা খেয়াল করছেন, ওয়াচ করছেন। যেন মনে হচ্ছে একটা আইসি ক্যামেরা লাগানো আছে, তোমার গুপ্ত অ্যাক্টিভিটিগুলোকে খালি নোট করছে। তুমি ঘরের দরজা বন্ধ করে গোপনে তো অত্যাচার করছো, সেখানে জেনে যাচ্ছে ভগবান। কোনো এমন জায়গা নেই এই ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় তুমি লুকিয়ে কোনো গোপন কাজ করতে পারো। সমস্ত জায়গা তোমার অ্যাক্টিভিটিগুলো আইসি ক্যামেরায় নোট হয়ে যাচ্ছে, তুমি জানতে পারছো না বোকা। ভগবান পরমাত্মারূপে হেসে রয়েছেন অগ্নি, দিকসকল, বায়ু ইত্যাদি সব এইসব লক্ষ্য করছেন। এগুলো শাস্ত্রে বলা আছে, লুকিয়ে কোনো কিছু করবার কোনো উপায় নেই, সমস্ত সময় সাক্ষী রয়েছে। যখন আমি মনে করব আমার মাথার উপর বিরাট শাসনকর্তা আছেন ভগবান গুরু বৈষ্ণব, আমার জীবনটাকে সুষ্ঠুভাবে শাস্ত্রের বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত করে আমার জীবনযাপন করা উচিত, তাতে ভক্তি লাভ হবে, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে, আমি এসব কথা পরেও আলোচনা করব। জীবাত্মা কখন সুখী হয় সেসব কথা আলোচনা করব। ভগবানের ইচ্ছা, জীবের ইচ্ছা মিলে না গেলে কেউ খুশি হতে পারে না, ইত্যাদি কথা আলোচনা করব। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে জীবাত্মা পরমাত্মা যদি কেউ কাউকে না ছাড়েন, ভগবান যদি না ছাড়েন জীবাত্মাকে, তাহলে যখন জীবাত্মা অন্যায় কর্ম করে নরকে তার বাস হয়, সেই সময় কি তাহলে পরমাত্মাও যান সেখানে? সেই সময় কি তাহলে সেখানে পরমাত্মাও সেখানে বিরাজমান হন? আমার তোমার কি মনে হয়, পরমাত্মা যদি জীবাত্মাকে না ছাড়েন তাহলে কোনো সময় ছাড়েন না? নরভোগে, নরকভোগের সময় আমার প্রশ্ন হলো তোমার কাছে, নরকভোগের সময় নরকভোগটা কার হয়, কেন জীবাত্মার হয়? ভগবানের তো হবে না, ভগবান তো ভগবান। সেই সময় জীবাত্মা যখন এই পানিশমেন্ট কষ্টগুলো পায়, পরমাত্মা দুঃখের সঙ্গে সেগুলো দেখে, এই দুঃখগুলো তো দরকার ছিল না, আমি তো তার সঙ্গে ছিলাম, আমি তো তার সঙ্গে বরাবরই ছিলাম, এই যে কষ্টগুলো পাচ্ছে এগুলো তো আনওয়ান্টেড, এগুলো অবাঞ্ছিত জিনিস, এগুলো কেন পাচ্ছে সে? এগুলো তো পেতে আমি বলিনি, ও নিজের দোষে পাচ্ছে। কিন্তু পিতা যেমন পুত্রকে পানিশমেন্টের সময় কষ্ট হলেও শাস্তি দিয়ে দেয়, কারণ ওই শাস্তিটা না দিলে সে সংশোধন হবে না। একটা উদাহরণ আমি মনে পড়ে গেল, এটা বললে পরে আপনাদের অনেকের হৃদয়তে দাগ কাটবে। বোলপুরেতে একটি রিস্কায় করে এক মহারাজ যাচ্ছেন, অনেক প্রাচীন মহারাজ, তিনি আমাকে খুব ভালোবাসেন, আমার অনেক জ্যেষ্ঠ গুরু ভাই, অনেক জ্যেষ্ঠ, তার বয়স হবে 85-86 বছর বয়স, আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং আমার সমস্ত হরিকথা লেখা আনন্দের সঙ্গে চিৎকার করে বলেন আনন্দ। তিনি সেখানে যাচ্ছিলেন রিস্কা করে, হঠাৎ দেখছেন একটা জায়গা একটা বাচ্চা ছেলেকে একটা কে যেন খুব পেটাচ্ছে, বেদরক পেটাচ্ছে, রাস্তাটা রাস্তায় ছটফট করছে বাচ্চাটা। তিনি রিস্কা থামো, থেমে রিস্কা থেকে চিৎকার করল, একে মারছেন কেন আপনি, কি ব্যাপার এরকমভাবে বাচ্চাটাকে মারছেন? তখন সে বেদ তাকে ফেলে দিয়ে হাত জোর করে দণ্ডবাদ করে বললেন, মহারাজ আপনি জানেন না আমি অত্যন্ত গরিব, আমি এই চায়ের দোকান চালিয়ে অতি কষ্টে না খেয়ে না দে আমার ছেলেটাকে পড়াশোনার জন্য ভালো, আমি যে মূর্খ তার যেন এত কষ্ট না হয় এই জন্য ভালো জায়গায় ভর্তি করেছি, প্রচুর খরচা, আমি ভালো করে খাওয়ার ব্যবস্থা করতে পারি না, এই ছেলেটাকে পড়া খাওয়া কোনো রকম যেন কষ্ট না হয়, পড়াশোনার জন্য মাস্টার রাখা, স্কুলের এত এক্সপেন্স খরচা আমি সব হই, আর এই ছেলেটা দুঃসঙ্গে খালি গোপনে পালিয়ে গিয়ে এদিক ওদিক চলে যায়, খবর পাই স্কুলে যায় না, আপনি বলুন আমি পিতা হয়ে কী করে সহ্য করব। মহারাজ তখন চুপ করে গেলেন, দেখলেন এখানে যে শাসনটা ছিল সেটার মধ্যে কোনো হিংসা ছিল না, এটার মধ্যে ভালোবাসা ছিল, প্রীতি ছিল, অনেক দরদ, সেই জন্য জগন্নাথ ভগবান আমাদেরকে কষ্ট দিতে চান না। আপনারা কেউ যদি এইসব বিষয়গুলো একটু অনুভব করেন তাহলে চোখের জলেতে ভাসবেন ভগবান জগন্নাথ কতটা কৃপাময়। আমি দু একদিন আগেও আপনাদেরকে যে উল্লেখ করেছিলাম, একজন মুসলমান রাজার সন্তান, একমাত্র সন্তান, তার নাম হলো সালবেক, সালবেক, তার মস্তিষ্কে এমন একটা ক্ষত হয়েছে সে ক্ষতটা কোনোদিন সারছে না, দগদগে রক্ত পুঁজ বেরোয়, অনেক ঘটনা, এসব পুরো ঘটনা আমি বলবো না। সালবেগের মা ছিল বৈষ্ণবী, কোনো ঘটনা, তার মা ছিল ব্রাহ্মণী এবং বৈষ্ণবী, সেই বাদশাহ তাকে তুলে নিয়ে চলে গেছিল, বিবাহ করেছিল, অনেক ঘটনা, উড়িষ্যার লোকে সবাই এটা জানে, পুরুষোত্তম ক্ষেত্রে তার ছেলে মায়ের ভক্তি লাভ করেছিলেন, মুসলমান যদিও কিন্তু ভক্তি লাভ করেছিলেন, ভগবানকে খুব ভালোবাসেন জগন্নাথকে, তিনি তার মা তার এই কষ্টেতে কিছুতেই কিছু করতে পারছেন না, লাস্টে সালবেককে বললেন, সালবেক তুই জগন্নাথের শরণে জগন্নাথের কাছে যা, যদি মরেও যাস খুব তাড়াতাড়ি, কিন্তু জগন্নাথের দর্শন যদি হয় তাহলে তোর সর্বার্থ সিদ্ধি হবে, কোনো চিন্তা করিস না, যেই যেই আল্লাহ সেই জগন্নাথ। তিনি অতি কষ্টে জগন্নাথের পুরীতে পৌঁছালেন, অনেক কষ্টে, মানে পৌঁছানো সম্ভব নয়, এরম অবস্থায় পৌঁছে জগন্নাথ মন্দিরের সামনে যেতেই সবাই মিলে তাড়া করলো, হয় মারতে এলো, এই দূরা এখান থেকে, তাকে প্রবেশ করতে দেবে না। সেই সময় সে অত্যন্ত কাতরভাবে কাঁদতে আরম্ভ করলো জগন্নাথের কাছে, হে জগন্নাথ তুমি জগন্নাথ নাম নিয়েছো কেন, তুমি যদি জগন্নাথ নাম নিয়ে থাকো আর আমি তো জগতের বাইরে কেউ নয়, আমি মুসলমান হই যাও, আমার কর্মফলে আমি মুসলমান হয়েছি, কিন্তু আমি তো তোমারও একজন। এইভাবে তিনি যখন কাঁদতে আরম্ভ করলেন জগন্নাথ আর সহ্য করতে পারলেন না, জগন্নাথ অন্দরমহল থেকে চলে এসে ওই গেটের সামনে তাকে দর্শন দিলেন, সবাই অবাক। এইভাবে জগন্নাথ কোনো জীবের কষ্ট সহ্য করতে পারেন না, জীবাত্মাগুলো নিজের কর্মফলে ইচ্ছে করে নিজে কষ্ট পায়, এই কষ্টগুলো তিনি দেন না। আপনারা যেন ভগবানকে কোনো দোষারোপ করবেন না, আমার কেন ছেলেটার এই হলো, আমার কেন স্বামীর এই হলো, আমার কেন এই সব হলো বলে ভগবানকে দোষারোপ আপনারা করতে পারবেন না, কেন ভগবান কোনোরকমভাবে দায়ী নয়, আপনারা আপনাদের কর্মফলে এইসব কষ্ট ভোগ করেন। যে প্রশ্ন আমাকে করা হয়েছিল সেটা হল, পরমাত্মা যদি নরকে, জীবাত্মা যদি নরকে কষ্ট পায় সেখানে পরমাত্মা তাকে লক্ষ্য করে, যেমন সংসারের সুখ দুঃখের ফলটা আহার করেন না পরমাত্মা নির্লিপ্ত, সেখানে নরকে কষ্টটা তো পরমাত্মার জন্য নয় জীবাত্মার জন্য, জীবাত্মা কষ্ট পায়, পরমাত্মা পাশে তাকে ছাড়ে না, তার সম্বন্ধ ছাড়ে না, দেখে যে কত কষ্ট এ লাভ করছে। এইভাবে দেখা যায় অনন্তকালের ইতিহাসে আমরা ভগবানের সঙ্গে কোনোদিন সম্বন্ধ ইচ্ছা করলেও ছাড়তে পারবো না, কিন্তু এই অনিত্য বিষয়গুলোর প্রতি অভিনিবিষ্ট হয়ে যেগুলোর সঙ্গে আমাদের কোনোদিনই কোনো সম্বন্ধ ছিল না, সেগুলোকেই নিজের বলে মেনে নিয়েছি, সেগুলোকেই আপন বলে ভেবে আমরা কষ্ট পাচ্ছি। আর যিনি আমাদের নিত্যকালের বন্ধু তাকেই সম্বন্ধ তার সঙ্গে কেটে বাদ দেওয়ার চেষ্টা করছি, এই আমাদের মূর্খতা। সকালে আলোচনা প্রসঙ্গে যা বলা হয়েছে আর পুনরুক্তি হবে না, সেখানে বলা হয়েছিল যে সবই পুংসাম পরো ধর্ম ইয়ত ভক্তির অধক্ষজে অহেতুকী অপ্রতিহতা যাই আত্মা সুপ্রসীদতি ইত্যাদি কথা ব্যাখ্যা হয়েছিল, আপনারা শুনেছেন যারা ছিলেন। আজকে বেশি দেরি করলে হবে না, অন্য অন্য সব আলোচনা আছে অনেক, সেই জন্য বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম যজ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে বদন্তি তত্ত্ববিদম, তত্ত্ববিদগণ সেই তত্ত্বকে অধ্যয় জ্ঞান তত্ত্ব বলে ঘোষণা করে থাকেন শাস্ত্রীয় বিচারে। বদন্তি তত্ত্ববিদম বলছেন এই যে অধ্যয় জ্ঞান তত্ত্ব বলা হয়, এরা তত্ত্ববিদগণ এই তত্ত্বটাকে যেটাকে অধ্যয় জ্ঞান তত্ত্ব বলা হচ্ছে, অধ্যয় জ্ঞান তত্ত্বের মানে হল যেখানে দ্বৈত ভাবনা নাই, অদ্বয় দ্বৈত ভাবনা যেখানে নাই সেটাকে অদ্বয়। সেই জন্য বলা হচ্ছে বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম যজ্ঞানম যব জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, যাকে আপনারা ব্রহ্ম পরমাত্মা ভগবান বিভিন্ন নামেতে সংজ্ঞা দিয়ে থাকেন, যে তত্ত্বটাকে আপনারা বিভিন্ন নামেতে সংজ্ঞা দিয়ে থাকেন, কখনো ব্রহ্ম নাম দেন, কখনো পরমাত্মা নাম দেন, কখনো ভগবান নাম দেন, এই তিনটে নামে যাকে মিন করে যাকে বোঝায় সেটা সেই একটাই তত্ত্ব, অধ্যয় জ্ঞান তত্ত্ব। উদাহরণস্বরূপ আমাদেরকে বলা হয়েছিল এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে বলছে ওখানে ধোঁয়া উঠছে কি ব্যাপার বলতো, একজন একটু ওপরে উঠে বলল ওখানে একটা আগুন লেগেছে মনে হচ্ছে, ওই জন্য ধোঁয়া দেখা যাচ্ছে, পুরো খবরটা দিতে পারল না। কোনো একজন ব্যক্তি সেই জায়গায় গিয়ে দেখল সেখানে একটা আলুর গুদামেতে আগুন লেগে আছে, তাহলে যে ব্যক্তি এখান থেকে খালি ধোঁয়াটাকে দর্শন করেছেন তার দর্শনটা আংশিক দর্শন, যিনি একটু উপরে উঠে আগুনটাকে দর্শন করেছেন তার দর্শনটা আরেকটু পরিষ্কার, আগুন লেগেছে বলে ধোঁয়া যাচ্ছে, আর যিনি একেবারে সেই জায়গায় গিয়ে পুরো ঘটনাটাকে লক্ষ্য করলেন তিনি সর্বাঙ্গীণভাবে জানতে পারলেন, সর্বাঙ্গীণভাবে তিনি বুঝতে পারলেন আসল ঘটনাটা কী। সেরকম ব্রহ্ম হল ভগবানের ব্রহ্ম মানে হল ভগবানের চিন্মাত্র প্রকাশ, ব্রহ্ম অবস্থায় রয়েছেন, পরমাত্মা আংশিক প্রকাশ, ভেতরেতে তিনি প্রকাশ হচ্ছেন পরমাত্মা রূপে। ভগবান যখন তার শক্তির সঙ্গে বিলাসমান থাকেন সেই সময়তে তার সমস্ত লীলাবিলাস আমরা আলোচনা করে থাকি। বাস্তবিক পক্ষে নিত্য জগতে ভগবানের কোনোদিনই লীলাবিলাস সমাপ্ত হয় না, নিত্য জগতে ভগবানের লীলাবিলাস স্বশক্তি সমন্বিত ভগবান বিরাজমান রয়েছেন নিত্য বৃন্দাবনে গোলক বৃন্দাবনে। আর এই জগতে যখন মহাপ্রলয় হয় সেই সময় ভগবান নিজের শক্তি যত কিছুর প্রকাশ আছে সেগুলোকে অবরুদ্ধ করে মহাপ্রলয়ের সময় শয়ন করেন। সেই সময়তে শক্তির যে বিলাসটা দেখা যায় না, এই সময়তে ভগবানের শক্তির কোনো বিলাস কেউ লক্ষ্য করতে পারে না। নিত্য গোলক বৃন্দাবনে সর্বদাই লীলা চলছে, সেখানে কোনো দিন বন্ধ হয় না। এই জন্য আমরা ভাগবতের যখন দশম স্কন্ধের আলোচনা করব সেখানে ৮৭তম অধ্যায় দেখব, জয় জয় যা জয় যাম জিত দোষ গীত গুণা তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগব, ইত্যাদি শ্লোকের আলোচনা করব। সেখানে দেখবেন ভগবান সমস্ত শক্তিকে নিজের মধ্যে গুটিয়ে অবরুদ্ধ করে এবার চুপচাপ নিষ্প্রিয়ভাবে নির্লিপ্ত নিষ্প্রিয়ভাবে চুপচাপ শুয়ে পড়ে যোগনিদ্রাকে অবলম্বন করে। ভগবানের শয়নটা আমাদের মতো শয়ন নয়, আমাদের শয়ন তমগুণের বিকার। ভগবানের মধ্যে কোনো তমে স্পর্শ থাকতে পারে না, তিনি যোগনিদ্রা অবলম্বন করে যে নিষ্প্রিয়ভাবে থাকেন নির্লিপ্তভাবে সমস্ত শক্তিকে অবরুদ্ধ করে সমাবরুদ্ধ সমস্ত ভগ, ভগ মানে হচ্ছে শক্তি, ভগ যুক্ত বান ইতি ভগবান। ভগবান তাকে বলা হয় যিনি ভগ, অর্থাৎ কিছু ক্ষমতা পেয়েছেন শক্তি। সেই জন্য স্বর্গের যে সমস্ত দেবতাগণ আছেন তাদেরকে ইন্দ্র ভগবান বলা হয়, বরুণ দেব ভগবান, রুদ্র ভগবান, তারা ভগবান, ভগবানের থেকে শক্তি পেয়েছেন, পাওয়ার পেয়েছেন তারা, লোকপাল তারা, তারা তাদের শক্তি নিয়ে জগৎ পরিচালনার ব্যাপারে ভগবানকে সহায়তা করছেন। কিন্তু পরম ভগবান হচ্ছেন একজন, তিনি পরাত্পর অখিলেশ্বর, তাই এক একই জন তিনি। সেই জন্য এখানে বলা হচ্ছে যে পরমাত্মা ভগবান এবং ব্রহ্ম যাকে বলো, তত্ত্ববিদগণ আলোচনা করে বলেছেন এটি একই তত্ত্ব, তাতে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলা হয়। বিস্তৃত আলোচনা আমি যেতে পাচ্ছি না, ক্ষমা করবেন যেহেতু অনেক দায়িত্ব রয়েছে। বলছেন এখানে নষ্ট প্রায়েষু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠি ভবতী নৈষ্ঠি। নষ্ট প্রায়েষু অভদ্রেশু, যদি চেষ্টা করতে করতে যা কিছু অমঙ্গল ক্ষয় ক্ষয় হয়ে আসছে, ক্ষয় হতে হতে যেটুকু অবশেষ সৃষ্টি, নষ্ট প্রায়েষু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবয়া, ভাগবত সেবয়া এই কথার মানে হল ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত দুটোই কথা বলা আছে। যেখানে গোকর্ণজি মহারাজ তার পিতাশ্রী, গোকর্ণজি মহারাজ তার পিতাশ্রী আত্মদেবজিকে বলেছিলেন, সেবস্য সদুপুরুষান জহি কাম তৃষ্ণান, সেবস্য সদুপুরুষান জহি কাম তৃষ্ণান। পিতাশ্রী সেবস্য সাধুপুরুষাণ, সাধু পুরুষ মহাপুরুষ কাকে বলা হয়, যিনি মহাভাগবত তিনি মহাপুরুষ। আমরা জড়জগতে আমাদের ডেফিনেশনে অনেক রকম মহাপুরুষ তৈরি করে দিই, উনি একজন মহাপুরুষ, উনি একজন মহাপুরুষ, কিন্তু শাস্ত্র স্বীকার করছে না। শাস্ত্র বলছেন মহাপুরুষ কাউকে বলা যাবে, মহাজন বা মহাপুরুষ একমাত্র পরম বৈষ্ণবগণ, যারা সেই পরমাংশ বৈষ্ণব, তাদের ছাড়ার কাউকে মহাপুরুষ মহাজন বলা যাবে হয় না, এটা আলোচনা করা যায় না। সাধু এই শব্দটা বলবার সঙ্গে সঙ্গে আমি যদি ব্যাখ্যা করি জগতের অনেক রেগে চলে আসবেন, কী বলছেন এসব ব্যাখ্যা, কিন্তু আমি বলছি না শাস্ত্রের এটা ব্যাখ্যা, আমি কোথা থেকে বললাম? আমি তো গোলামি করতে বসেছি মহাজনগণে আনুগত্যে, খালি সত্যের কীর্তন করতে। সাধু সৎ, সৎ বস্তুকে যিনি ধরে রেখেছেন তিনি সাধু। অল্প কথা, আমি বেশি ব্যাখ্যা করার দরকার নেই। সৎ বস্তুকে ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। তাহলে যারা কালীর সাধনা করছে দুর্গা, তাদেরকে সাধু বলবেন না? আপনাদের ইচ্ছা বলুন, কিন্তু শাস্ত্র তো বলছেন, আমি বলছি না। আমি তাদেরকে অসম্মান কেন করব? তারা আমার মায়ের ভজনা করছে, কিছু তো করছে। অন্তত মাকে ভজনা করতে গেলে মাকেও যদি লাভ করতে, সেই যোগ্যতাও তো আমার হচ্ছে না। আমার হলো কই? আমি তো দুঃখ প্রকাশ করি। প্রকৃতির ওপর কতটা প্রীতি হলে, ভালোবাসা হলে তখন মা সাক্ষাৎ এসে দাঁড়াবেন, সেই যোগ্যতাও তো নাই আমার। তাহলে আমি আর লেজেন্ডে কি বলবো? কিন্তু কথাটা এটা যে তারা কিছু করছেন, করতে দাও, যদি সেরকমভাবে করেন। তবে এই জগতে যে কোনো যে কিছু ভজন আপনারা করুন, সেগুলো কোনোটাই নির্গুণ ভজন হবে না। কালী ভজন হলে তমগুণের ভজন হবে, আর দুর্গা পর্যন্ত যদি কোনো টেনে টুনে উঠতে পারেন, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ মনস্তস্মৈ, হ্যাঁ এই তো বলব, সেখানে অন্তত রজগুণ পর্যন্ত উঠতে পারবেন, টেনে টুনে রজগুণ, এ ছাড়িয়ে যেতে পারবেন। কালী ভজন করলে তমগুণ, আর দুর্গা ভজন করতে পারলে আরও টেনে টুনে একটু রজগুণ পর্যন্ত উঠলেন। আরও টেনে টুনে যদি ওঠেন, তাহলে শতগুণ সরস্বতীর পুজো করলেন বড় জোর, যেটা আমি কালকে উত্থাপন করেছিলাম, পুরো ব্যাখ্যা করা হয়নি, প্রসঙ্গ কমে এসে গেল। যে সরস্বতীর আপনারা বাজারে পূজা করেন, ঘরেতে পূজা করেন, ইউনিভার্সিটি কলেজে, সেই সরস্বতীর পুজো করলে পরে দিব্যজ্ঞান হবে না। সেই সরস্বতীকে বলা হয় ছায়া সরস্বতী, চিন্ময় সরস্বতী, বাস্পজি বাস্তব যিনি গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে বিরাজমান, সেই সরস্বতীর আরাধনা করলে পরে লোকে দিব্যজ্ঞান লাভ করে। জড়জগতে যে সরস্বতীর আরাধনা আপনারা করছেন বা করবেন, সেটাকে বলে ছায়া সরস্বতী। যে নিত্য সরস্বতী যিনি আছে, তার ছায়া পড়েছে জগতে, তার ভজন আপনারা করে এই জড়জগতের শিক্ষা লাভ করছেন, যার দ্বারা কোনো দিন চিৎজ্ঞান চিন্ময় জগতের জ্ঞান লাভ হবে না। সেই জন্য সেখানে বলছেন, বিষ্ণু শক্তি পরাপ্রক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা অথা অপরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয়া শক্তির ঈশ্বাতে। এটা বিষ্ণু পুরাণের শ্লোক। ভগবানের শক্তির এমন সুন্দর সুন্দর বিলাসের কথা বলা আছে সব সেগ্রিগেশন, কীভাবে ভগবানের শক্তিগুলো ক্রিয়াবান হয়, অবাক হয়ে যাবে। আপনারা অনেকেই শুনেছেন যারা বৈষ্ণব খাতায় নাম লিখিয়েছেন আমার মতো, চিৎশক্তি, জীবশক্তি, মায়াশক্তি ইত্যাদি শুনেছেন। আবার এ কথাও শুনেছেন, লাদিনী শক্তির দ্বারা নাকি তিনি পোষণ করেন, ভালোবাসা দেন, তা নাহলে কেউ ভজন করবে কেন? তাহলে সেখানে সংবিত শক্তি, হ্যাঁ সন্ধিনী শক্তি, সংবিত শক্তি, লাদিনী শক্তি, এইসব কথা আমি আলোচনা করব বিস্তৃতভাবে। এখানে প্রসঙ্গে এসে গেলো তাই তুললাম। তাহলে এখানে আমি বিস্তৃতভাবে এইসব কথা পরে আলোচনা করব, এখন নয়। সংবিত শক্তি কাকে বলে, সন্ধিনী শক্তি কাকে বলে, এইসব কথার ব্যাখ্যা আমি পূর্ব করেছি, আবার করব। লাদিনী শক্তি কোনটা, অল্পের উপর বলি। অপ্রাকৃত জগতে যার দ্বারা জ্ঞানের যে নিত্য বিকাশ বিদ্যমান রয়েছে সংবিত, তারই একটা বিকৃত প্রতিফলন এই জগতে পড়ে, এই জগতের যে জ্ঞান বিজ্ঞান যেটা আপনারা পড়াশোনা করেন সেটা সৃষ্টি করেছে। লাদিনী শক্তি অপ্রাকৃত জগতে যে নিত্য বাস্তব ভালোবাসা আছে, সেখানে দুর্গন্ধ দূষিত রক্ত মাংসের ভালোবাসা নয়, সেই ভালোবাসার বিকৃত প্রতিফলন এখানে পড়েছে। তাই জন্য এখানে এইসব ভালোবাসাগুলো দেখা যায়। এরকমভাবে আমি প্রত্যেকটা সময় মতো আমি ব্যাখ্যা করব, এখনকালে স্পর্শ করে গেলাম। তাহলে চিন্ময় জগতের সরস্বতী যখন যতক্ষণ আপনাদের কৃপা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো সুবিধে হবে না। তাহলে দেখা গেল এখানে নিত্য ভাগবত সেবা, গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত দুজনের সেবার কথা বলছে। তাতে কি হয়, ভগবতে উত্তম শ্লোকে অথবা ভগবানে উত্তম শ্লোক যাকে নাম দেওয়া হয়েছে, উত্তম শ্লোক বললো কেন, এরও আবার ব্যাখ্যা আছে। মানে ভাগবতী মহাপুরাণ এমন একটা রসময় বস্তু, প্রত্যেকটা কোনো শব্দকে বাদ দিয়ে গেলে রসপুষ্টি হয় না। উত্তম শ্লোক কাকে বলা হয়, বলে ভগবানকে। কেন বলা হয়, বলছে এর জন্য দুটো শ্লোক আমি অল্প করে উচ্চারণ করব। উত্তম শ্লোক বলতে বলা হয় যে উত্তম উত্তম শ্লোকের দ্বারা যাকে সবসময় বর্ণনা করা হয়। আবার বলা হয় উদ্গত তম যস্মাৎ স উত্তমঃ, যার মধ্যে থেকে তমগুণ রজগুণের গন্ধ পর্যন্ত নাই, শতগুণ জড়জগতের কিছু নাই। উদ্গত তম যস্মাৎ স উত্তমঃ। আবার যদি বলা হয় উত্তম উত্তম শ্লোকের দ্বারা যাকে বর্ণনা করা হয় তিনি উত্তম শ্লোক। আবার যদি বলা হয় উত্তমই শ্লোককতে, উত্তমগণ যারা হচ্ছে সাধু তাদের দ্বারা যিনি বর্ণিত হন তাকে উত্তম শ্লোক। এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে হবে, বিভিন্ন রকম ব্যাখ্যা হয়। তাহলে উত্তম শ্লোক ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টিকী। তাহলে ভগবানের কথা চিন্তা করলে শৃণ্যতাম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয় হৃদ্যন্তস্ত হি অভদ্রাণী বিধুনতি সুহিত সতাম। ভগবানের এই অপ্রাকৃত কথার কীর্তন চিন্তন স্মরণ করার সঙ্গে সঙ্গে শৃণ্যতাম স কথা কৃষ্ণম পুণ্য শ্রবণ কীর্তন, পুণ্য শ্রবণ কীর্তন ভগবানের কথা সঙ্গে সঙ্গে উচ্চারণ কীর্তনের মাধ্যমে শ্রবণের মাধ্যমে কী হবে, হৃদ্যন্তস্ত হৃদির মধ্যে অবস্থিত অভদ্র যত কিছু আছে, অমঙ্গল যা কিছু আছে, বিধুনতি বিশেষ রূপে ধুনতি বিশেষভাবে ধুয়ে দেবে, পরিষ্কার করে দেবে। যেটাকে চেতুদর্পণ মার্জন আপনারা পড়েছেন, গুণ্ডিচা মার্জন, সেই গুঞ্জিরা মার্জন হয়ে যাবে। বিধুনতি সুহিত সতাম ভিদ্যতে হৃদয় গন্থি ছিদন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনিশ্বরে। ভিদ্যতে হৃদয় গন্থি ছিদন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনিশ্বরে। যখন ভগবান সদ্য হৃদি অবরুদ্ধতে, ভগবান যখন হৃদয়তে বসেই পড়লেন আর তারাতে পাচ্ছেন না, তখন স্বাভাবিক ভগবানের রূপ তো আপনার দর্শন হবে, যাচ্ছে না। ধরলে শ্যাম তোমায় ছাড়বো না, যত চালাকি করছো করো, আমরা যদি ধরি তাহলে তুমি তোমায় কিন্তু ছাড়বো না, সাবধান দেখো। এই ধরনের গোপিকারা কীর্তন করেন। এখানে বলা হচ্ছে ভিদ্যাতে হৃদয় গন্থি, হৃদয়ের যা কিছু গ্রন্থি আমাদের আছে, অহমিতা মমতা আদি ইত্যাদি করে যেসব যেসব বন্ধনগুলো আছে, সেই সব বন্ধনগুলোকে অনায়াসে কেটে দেবে। ভিদ্যাতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্ত সর্বসংশয়। মানুষের জীবনে সংশয় ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ সে পরবস্তুকে দর্শন না করতে পারে, হৃদয়ের যতক্ষণ পর্যন্ত নিবৃত অবস্থা না আসে, তৃপ্ত অবস্থা, যেটা উপনিষদে বর্ণনা করতে গিয়ে বলেছেন যাকে লাভ করলে সমস্ত পাওয়া শেষ হয়ে যায়, যাকে লাভ করলে পরে অন্য কোনো লাভের কথা মাথায় আসে না, তাকে বলা হয় সেই পরম লাভ। এইসব কথা সময় মতো আবার আসবে, উত্থাপন হবে। সেই জন্য এখানে বলা হচ্ছে যাকে জানলে পরে, যার কথা শুনলে পরে, বুঝলে পরে, উপলব্ধি করতে বলে, সময়ের সমস্ত হৃদয়ের যে সংশয় সন্দেহ একেবারে নিবৃত হয়ে যায়, আর কিছু সংশয় সন্দেহ থাকে না, তিনি হচ্ছেন সেই পরবস্তু। ভিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া উপনিষদে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এরকম বিভিন্ন বর্ণনা করা আছে। হৃদয়ের গ্রন্থিকে কী করে ছিন্ন করা যায়, কাটা যায়, এইসব অনেক বর্ণনা বিভিন্ন উপনিষদ আদিতে আছে। সময় সময় আমি এগুলো আলোচনা করব। ক্ষিয়ন্তি চাস্য কর্মাণি, কর্ম মার্গের যে গ্রন্থি, যে শৃঙ্খল, যে বন্ডেজ আপনার আছে, যতক্ষণ এই কর্মবন্ধের শৃঙ্খলটা না কাটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুক্ত হতে পারবেন না। একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা করে থাকি। একটি পক্ষী, তোতা পক্ষী, তাকে আপনি বেঁধে রেখেছেন, আপনি লোহার সেকেলে বেঁধে রেখেছেন। আর একটা বাড়িতে ধনী ব্যক্তি, তিনিও তোতা পাখি, তিনি সোনার সেকেলে বেঁধে রেখেছেন। পাখিটা সোনা আর লোহা কিছুই বোঝে না, তারা বোঝে না, তিনি বোঝে আমার তো বেঁধে রেখেছে। তার কাছে সোনার বন্ধনে কি আর লোহার বন্ধনে কি, বন্ধনে আমাকে আটকে রেখেছে, এছাড়া তো তার আর কোনো কষ্ট, তো তার কষ্ট একই। সেরকম যারা সাধু কথায় নাম লিখিয়েছেন, যাদের বন্ধন ছাড়ছে না, বেঁধে রয়েছেন বাধা অবস্থায়, তাদের হয়তো সমাজে একটু সম্মান পাচ্ছেন, সোনার শৃঙ্খল। আর সমাজের যারা পচা গৃহস্থ, যাদেরকে আপনারা বলেন, তাদের লোহার শৃঙ্খল, শৃঙ্খল দুজনের। যতক্ষণ না এই শৃঙ্খল ছিন্ন করতে পারছেন ততক্ষণ লাভ নেই। হেরঞ্জেন শৃঙ্খল দুজনেরই আছে, দুজন দুটো পাখি যে দুই অবস্থায় রয়েছে, দুজনেরই শৃঙ্খল রয়েছে, দুজনের কষ্ট একই, কোনো অসুবিধা নেই। প্রত্যেক জীবের হৃদয়েতে যে বন্ধনটা আছে, সংসারের গ্রন্থিগুলো, এগুলো ভয়াবহ বন্ধন, এগুলোকে চোখে দেখা যায় না। এই বন্ধনটা এমনই মারাত্মক বন্ধন যেটাকে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সে বন্ধন আপনাদেরকে বেঁধে রেখে দিয়েছে, তার বাইরে যেতে পারছেন না। সবসময় একটা মারাত্মক বন্ধনের মধ্যে বিরাজমান রয়েছেন। এই বন্ধন থেকে মুক্তির জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোর জন্যই আমি আলোচনা করেছি। এই এই ব্যবস্থা আছে, এই ব্যবস্থাগুলো আছে, এগুলো ব্যবস্থাগুলো যদি আপনারা নিজের জীবনে গ্রহণ করেন তাহলে বন্ধন কেটে যাবে। সেদিন বলছেন ক্ষিয়ন্তি চাস্য কর্মাণি, কর্মের যে শৃঙ্খল, কর্মের যে বন্ধন, এটা কেটে যাবে। কর্মাণি দৃষ্ট এবা এবাত্মনীশ্বরে, ভগবান যে নাতি দীর্ঘেন বিশতে হৃদি, নাতি দীর্ঘেন কালেন বিশতে হৃদি, হৃদয়তে যিনি ভগবান বসে পড়বেন, বসে পড়ার কথা বলা আছে, সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করলেন, তাহলে তো ভগবান বসবেই যেখানেই সংকীর্তন। ভগবানকে যদি গেট বন্ধ করে রাখা, তোমাকে ঢুকতে দেবো না, হবে না, ভগবান ঢুকে বলবে। যেখানেই সংকীর্তন হবে বাস্তব, সেখানে ভগবানকে কোনো গায়ের জোরে আটকানো যাবে না, ভগবান নিজে নিজে চলে আসবেন, তাকে আটকানো যাবে না, ভগবান এসে বসে পড়বে, ভগবান থাকতে পারেন না, অসহ্য লাগে তখন। সেই মধ্যে ক্ষিয়ন্তি চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে, ভগবান পরমাত্মা ভগবানকে যখনই আপনারা হৃদয় সিংহাসনে বসিয়ে দেন, যখনই হৃদয় সিংহাসনে ভগবানকে বসাতে পারেন, পরম নিবৃত্তি লাভ হয় আপনাদের, কোনো আর কামনা বাসনা থাকে না। যতক্ষণ পর্যন্ত হৃদয়েতে বিন্দুমাত্র কামনা বাসনার গন্ধ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রাপ্তির আশা সুদুর্লভ। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেটা বুঝতে সুবিধা হবে। কোনো এক ব্যক্তি একটি পাত্রেতে বহুদিন পূর্বে, এক বছর দেড় বছর পূর্বে হিঙ্গুর রেখেছে, হিং রেখেছিলেন। আজকে এক বছর দেড় বছর বাদেও পাত্রটা খুলে দিয়ে হিঙের গন্ধ বেরোছে, বলি কী রে হিঙের গন্ধ, হিঙের গন্ধ যাচ্ছে না, কর্পূরের গন্ধ। তাই সেরকম কিছু কিছু উগ্র গন্ধ সমন্বিত এমন বস্তু জগতে আছে যেগুলোকে বহুদিন পূর্বে ছিল, এখন নেই, তথাপি গন্ধ যাচ্ছে না। সেরকম হয়তো আপনাদের কারোর মধ্যে আর কামনা বাসনা জাগছে না, কিন্তু কামনা বাসনার যদি গন্ধ পর্যন্ত থেকে থাকে তখন পর্যন্ত ভগবানকে বসানো যাবে না। কামনা বাসনার গন্ধ থাকাকালীন অবস্থায় ভগবান কি হৃদয়তে বসানো সম্ভব হয় না। যাকে প্রাপ্ত হলে পরে অন্য কিছু লাভের কথা মানুষ কল্পনাই করতে পারে না। অনেক সুন্দর সুন্দর কথা উপনিষদে আছে, এগুলো আলোচনা হবে সময় সময়। ভগবান হরি হর বিরিঞ্চি বিভিন্ন রূপ ধারণ করে জগৎকে, জগতের সৃষ্টি স্মৃতি পালন ইত্যাদি সংরক্ষণ ইত্যাদি দেখান, বিভিন্ন নাম ধারণ করে। যত লোকবাল লোকপালগণ আছেন তারা ভগবানের আদেশে বিভিন্ন ক্রিয়াকর্মে ব্যস্ত রয়েছেন। জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুত ইত্যাদি শ্লোকের আলোচনা আমি পূর্বেও অনেকবার করেছি, আবার করব। সেখানে সেখানে দেখবেন সেখানে সমস্ত লোকপালগণ ভগবানের হাত জোর করে বসে রয়েছেন ভগবানের করুণা লাভ করার জন্য, আর তারা ভগবানের আদেশে বিভিন্ন ভগবানের যে কর্ম আদেশ করেছেন সেই কর্ম লোকপালগণ করে যাচ্ছেন। একটা কথা আপনারা অবশ্যই জানেন, যে যেরম প্রকৃতির মানুষ ঠিক সেরম প্রকৃতির মানুষের সঙ্গে তার বন্ধুত্ব হয় কি না। ভাগবত তাই বলছে, রজস্তম প্রকৃতয়ো সমশীলা ভজন্তি বই, বই মানে নিশ্চিতমেব। যে যেরম প্রকৃতির মানুষ তার সেরম প্রকৃতির মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, যার জন্য ইংরেজিতে একটা কথা আছে, বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার, এসব কথা বলা আছে। রজস্তম প্রকৃতির মানুষগণ যে যেরম প্রকৃতি ঠিক সে ধরনের বন্ধুর সঙ্গে তার বন্ধুত্ব হয়, বন্ধুত্ব করে দেয়। এখানে আমাদের আর কিছু করার নেই, কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখুন, কৃষ্ণ যাকে বাসুদেব বলা হয়, সর্বভূতে যিনি বিরাজমান রয়েছেন, সর্বকিছু তিনি সাক্ষী হিসাবে বিরাজমান রয়েছেন, পরমাত্মা রূপে সর্বভূতের হৃদয়তে তিনি বসে রয়েছেন বলে তার নাম হচ্ছে বাসুদেব বলা হয়, এই জন্যই তাকে বাসুদেব। কোনো মতেই বাসুদেবের সঙ্গে আপনাদের সম্বন্ধ ত্যাগ করা সম্ভব নয়। বাসুদেব পরা বেদা বাসুদেব পরামখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরাম তপ বাসুদেব পরো ধর্ম বাসুদেব পরাগতি। বাসুদেব বলে পরা বেদা, বেদের যে আলটিমেট কথা বাসুদেব পরা বেদা, বাসুদেব পরামখা। সর্বযজ্ঞের মূলে তো হচ্ছে বাসুদেব, সর্বযোগ সাধনার মূলে হচ্ছে বাসুদেব, তাই কি না। বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া, যা কিছু তুমি করবে তার মূলে তো বাসুদেব। আমরা কর্মকাণ্ডে যারা করেন তারাও এরকমভাবে সব কিছু করার পর সবাই সব বাসুদেবকে সমর্পণ করে, এমনকি স্বস্তি বাচনে বলে, স্বস্তি বাচনে সুন্দর বলে। হ্যাঁ, আর বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেবী পরম জ্ঞান, জ্ঞানের শেষ কথা হলো বাসুদেব। আর এখানে বলছেন বাসুদেব পরো ধর্ম, ঠিকই তো বলেছেন, সব ঐ পুংসম পরো ধর্ম যত ভক্তি রধক্ষসি অহেতুকি অপ্রতিহতা যাই আত্মা সুপ্রসীদতি, এই কথাই তো আসছে মানেটা। তাহলে বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি, যদি আপনার পরাগতি পরম গতি লাভ করতে চান তাহলে অন্তিম বাসুদেব গতি, আর তো কিছু লাভ নেই। এইভাবে দেখা যায় বাসুদেব ভগবান ছাড়া অন্য কোনো কিছু আর কোনো রাস্তা নাই। আমরা প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়কে কোনো মতে শেষ করে তৃতীয় অধ্যায়ে একটু স্পর্শ করব, তারপর সঙ্গে সঙ্গে লাফিয়ে চলে যাব। ভগবানের অনন্ত অবতারাবলি, তার মধ্যে ভগবানের বড় আশ্চর্য, যিনি গর্ভদ গোসাই বিষ্ণু, হ্যাঁ ক্ষেরদ গোসাই বিষ্ণু, তার আগে কে আছে কারণদ সাই বিষ্ণু। এই কারণদ সাই বিষ্ণু যে আছেন এনেকে মহাবিষ্ণু বলা হয়। সমস্ত অবতারের বীজ এখান থেকে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে সেই তিনি লীলা করেই যাচ্ছেন, বাদবাকি যা কিছু হচ্ছে এখান থেকে সব। ভগবান বিভিন্ন সময়তে কি কি অবতার গ্রহণ করেন কীরকমভাবে তার কিছু আমি একটু খালি মূল পাঠ করে যাব, বাদবাকি বেশি কথা বলবো না, মূলগুলো খালি শুনে যান তাহলেও লাভ হবে। এ তো এখানে বলছেন, এই যে বললাম যিনি কারণানবসায়ী তিনি হচ্ছেন সমস্ত অবতারের বি, ওখান থেকে সব অবতারাবলী আসেন। এ তৎ নানা অবতারানাম নিধনম বীজমাব্যয়ম যস্যাংশাং সেন সৃজন্তে দেবতির জগনরাদয়ঃ স এব প্রথমম দেবঃ কৌমারম স্বর্গমাশ্রিতঃ চচার দুশ্চরম রম্য ব্রহ্মচর্যম অখণ্ডিতম দ্বিতীয়ন্তু ভবায়স্য রসাতলম গতাম মহিম উদ্ধরিষ্যন্নুপাদত্ত যজ্ঞেশ সৌকরম বপুঃ তৃতীয় মৃষি স্বর্গম বৈ দেবম মৃত্যু দেবম দেবম ঋষিত্বম উপেত্তস তন্ত্রম স্বাত্মতমাচষ্ট নৈষ্কর্মম কর্মণাম ইয়তো। এইভাবে করে করে ভগবানের সমস্ত অবতারাবলী বর্ণনা করা আছে। নৃসিংহ অবতার, বরাহ অবতার, ষষ্ঠ অবতারে কি হয়েছে, সপ্তম অবতারে, অষ্টম অবতারে, নবম অবতারে, এগুলো সমস্ত অবতারের কথা বলা আছে। এইভাবে সমস্ত অবতার একবিংশে বিংশতিমে বৃষিষু প্রাপ্য জন্মনি রামকৃষ্ণ ইতি ভুব, ভগবান এই যে ভগবান এখানে ভগবান অহরত ভরম, ভগবান পৃথিবীর ভার হরণ করেন এইভাবে বলা হয়েছে। তত কলিকালে বুদ্ধ নাম জনশ্রুত কিকটেশু ভবিষ্যতি ইত্যাদি বুদ্ধ অবতার। এই বুদ্ধ অবতার আপনারা যে বুদ্ধের পুজো করেন কপিলাবস্তুর বুদ্ধ নয়, এখানে পরিষ্কার বলা হয়েছে বুদ্ধ নামনা অঞ্জনশ্রুত কিকটেশু ভবিষ্যতি। তাহলে এই বুদ্ধ হচ্ছে অবতার বুদ্ধ। আর যে বুদ্ধ আপনারা বুদ্ধ পূর্ণিমা এসব পালন করে সরকার, সে জানে না এ বুদ্ধ সে বুদ্ধ নয়। কপিল দেব দুই রকম, সাংখ্য কপিল যিনি নির্বিশেষ যা আরাধনা করেছিলেন সেই সাংখ্য, তিনি হচ্ছেন আলাদা কপিল নির্বিশেষ বাদী। আর সাংখ্য যোগের প্রবর্তনকর্তা যে কপিল তিনি হচ্ছেন ভগবান কপিল। কিন্তু সবাই মিলিয়ে গেছে, গুলিয়ে ফেলেছেন, কিছু অনুভব করতে পারছেন না। শেষে এবার সমস্ত অবতার বলার পর সেখানে বলা হচ্ছে যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকম মৃডন্তি যুগে যুগে। বলছেন এতে চাংশ কলা, এতে যেসব বর্ণনাগুলো আমরা করলাম তারা কেউ অংশ কেউ কলা, বিভিন্ন রকম বর্ণনা আছে, পঞ্চমে চতুর্থ নরনারায়ণ হিসেবে বিভিন্ন রকম মানুষ, খুব সুন্দর কিন্তু সময় অল্প, এই জন্য বর্ণনা করা অসুবিধে, সময় মতো আমাদের আসবে সব ভাগবতের বর্ণনাতে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণ হল স্বয়ং ভগবান অবতারী। আর যে সমস্ত অবতারাবলীর কথা বলা হলো তারা কেউ কেউ অংশকলা, কেতু অংশকলা, বিভিন্ন রকম অবস্থায় রয়েছেন চাংশকলা, এতে চাংশকলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। কিন্তু স্বয়ং ভগবান হলেন কৃষ্ণ অবতারী, সমস্ত অবতার ভগবানের থেকেই এসছেন। আর যখন এই সমস্ত জগতে যখন যখন যে জরম দরকার পড়েন সেই সময় ভগবানের যখন যেরকম দরকার সেই অনুপাতে এই জগতে ভগবান নিজের অংশ কলা বিভিন্ন পাঠিয়ে দেন। কিন্তু ব্রজপ্রেম দেওয়ার জন্য একমাত্র নন্দনন্দন কৃষ্ণ ছাড়া আর কাউকে আসলে হবে না। এই জন্য ভগবান বলেছেন, আমি বিনা ব্রজপ্রেম দিতে নারী শক্তি। কোনো অবতারের দ্বারা, রাম নৃসিংহ অবতার বরাহ এইসব কাউর দ্বারাই তারা এই ব্রজপ্রেম দেবেন না। ব্রজেন একমাত্র নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কর্তৃক বিতরিত হবে, যেনে যিনি চৈতন্য মহাপ্রভুকে এসছেন তিনি সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর নন্দনন্দন কৃষ্ণকেই আসতে হবে, তিনি এই ব্রজপ্রেম দিতে পারবেন, অন্য কেউ কিন্তু। সেই জন্য ব্রজপ্রেম দেওয়ার জন্য একমাত্র কৃষ্ণকেই আসতে হয় বা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আসতে হয়, অন্য কাউ দ্বারা এটা তিনি বিতরণ করেন না। এইভাবে দেখা যায় সাক্ষাৎ ভগবানকে বলা হয় নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তার আবার বিভিন্ন ভাগ আছে, তিনি আবার দ্বারকাধীশ কৃষ্ণরূপে রয়েছেন, মথুরাধীশ এবং বৃন্দাবনের অন্তঃকরণে যিনি আছেন তিনি হচ্ছেন নন্দনন্দন কৃষ্ণ। অর্থাৎ নন্দনন্দন শ্রীকৃষ্ণকেই বলা হয়েছে স্বয়ংরূপ ভগবান, স্বয়ংরূপ ভগবান হচ্ছেন তিনি। দ্বারকাধীশ ভগবানও তার থেকে এসছেন, মথুরাধীশ ভগবানও তার থেকে এসছেন। এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের গৌড়ীয়গণের একমাত্র উপাস্য কোনো নন্দনন্দন কৃষ্ণ ছাড়া অন্য কেউ নয়। আরাধ্য ভগবান ব্রজস্তনেস্তধ্যাম বৃন্দাবনম রাম্যা কাচিত উপাসনা ব্রজবধূবর্গেণ যা কল্পিতা শ্রীমদ্ভাগবতম প্রমাণমলম প্রেমা পুমার্থ মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদর নাপরহা। চৈতন্য মহাপ্রভু এইটি মত কি বলে, আরাধ্য ভগবান ব্রজস্তনেস্তধ্যাম বৃন্দাবনম, একমাত্র নন্দনন্দন কৃষ্ণই ভজনীয় বস্তু গৌড়ীয়গণের। আরাধ্য ভগবান ব্রজস্তনে তদ্ধাম বৃন্দাবনম, আর বৃন্দাবন ছাড়া তাদের মন কোনো জায়গায় জানেন, যার জন্য রাধারানী খেদের সঙ্গে বলেছিলেন যখন যজ্ঞ হচ্ছিল সেখানে প্রবাসে, সেখান থেকে যখন ফিরিয়ে আনবার জন্য রাধারানী সখীবৃন্দ সব ব্রজবাসীগণ গেছিলেন, সেইখানে কথোপকথন প্রসঙ্গে আমরা জেনেছিলাম রাধারানী কৃষ্ণকে জানিয়েছিলেন, কৃষ্ণ যখন তার সঙ্গে দেখা করেছিলেন খুব সময় সুযোগ বুঝে, কেন যাত্রার সঙ্গে তো এসব প্রসঙ্গ বলা যাবে না যাত্রার সামনে, এটা অত্যন্ত গোপনীয় ব্যাপার, অত্যন্ত উচ্চস্তরের ব্যাপার। সেখানে রাধারানী বলেছিলেন, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি মানি, তাহা তোমার চরণোদ্দয় যদি কদাও, যদি কদাও, যদি করাও উদয়, তবে মোর পূর্ণ কৃপা মানি। কত বড় কথা, কত বড় উচ্চ কথা, কত গোপনীয় কথা, কত প্রেমের কথা, এসব জগতের লোক কিছু বুঝবে না। সেখানে বলেছেন রাধারানী, আনের হৃদয় মন, অন্য অন্য ব্যক্তির মনেতে যা আছে সেইটি তার হৃদয়, মনের মধ্যে সব রাজ্যের জঞ্জালের বিষয় রয়েছে, সেইটি হৃদয়ের মধ্যে ভর্তি। রাজ্যের বিষয়গুলো তাদের হৃদয়ে রয়েছে, তাদের হৃদয়তে যা আছে মনেও তাই, মন আর হৃদয় তাদের এক। কিন্তু আমার হৃদয় মন আলাদা নয়, মনে বনে এক করি মানে, যেটাকে তোমরা বৃন্দাবন বলো তুমি ওইটি আমার হৃদয়, আমার বৃন্দাবন ছাড়া কিছু, সমগ্র হৃদয় জুড়ে বৃন্দাবন বসে রয়েছে আর কোথাও কোনো জায়গাই নেই। আনের হৃদয়, আনের মানে অন্যের, আনের হৃদয় মন, আনের হৃদয় মন, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি মানি, তাহা তোমার চরণোদ্দয় যদি যদি করাও উদয়, তবে মোর পূর্ণ কৃপা মানি। আমার হৃদয়ে সর্বাঙ্গীন ভাবে বৃন্দাবন বসে রয়েছে, সেখানে তুমি ছাড়া আর কিছু নেই। আর সেখানে যদি তোমার চরণোদ্দয়কে আবার তুমি উদয় করাও দয়া করে কৃপা করে, আমরা তো বাঁচব না তোমাকে ছাড়া, তবে তোমার পূর্ণ কৃপা জানি। তাহলে দেখা গেল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরাধ্য আমাদের একমাত্র ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ নয়, অন্য কেউ নয়। আর এখানেও মন্তব্য করেছেন ভাগবতেই যে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই কৃষ্ণকেই বলা হয়েছে যে স্বয়ংরূপ ভগবান। ভগবানের বিভিন্ন রকম লীলা বিলাস, জন্ম কর্ম বড় আশ্চর্য, এই জন্য বলছেন এবং জন্মানি কর্মানি হি অকর্তুর অজনশ্চ বর্ণয়ন্তি স্ম কবয়ো বেদ গুহ্যানি হৃৎপতে। এবং জন্ম এবং জন্মানি কর্মানি হি অকর্তুর অজনশ্চ বর্ণয়ন্তি স্ম কবয়ো বেদ গুহ্যানি হৃৎপতে। ভগবানের অপ্রাকৃত এই যে জন্মকর্ম আদি লীলার বিলাস করেন, এ বর্ণনা এবার আশ্চর্য কথা। তার কোনো কর্তা নেই, তার কোনো কারণ থাকতে পারে না, অথচ তিনি এইসব আবিষ্কার করেন। এবং জন্মানি কর্মানি হি অকর্তুর অজনশ্চ, যার কোনো জন্মকর্ম নেই অথচ তিনি জন্মকর্ম আবিষ্কার করেন, এটাকেই তো বলে লীলা। বর্ণয়ন্তি স্ম কবয়ো, যারা ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে বহু দূরের কথা চিন্তা করেন, কবি মুনি ঋষিগণ দিব্য সুরিগণ, যাদেরকে কবয়ো বলে সম্বোধন করা হয়েছে, কবয়ো বর্ণয়ন্তী কবয়ো বর্ণয়ন্তী স্ম কবয়ো বেদ গুহ্যানি হৃৎপতে। যে সমস্ত অপ্রাকৃত ভগবানের লীলাবিলাস বর্ণনা করে গেছেন যেসব দিব্য সুরিগণ, বেদের অত্যন্ত গুহ্য বিষয়, বড় আশ্চর্য বর্ণয়ন্তী, এটাকে মনে হচ্ছে বর্ণয়ন্তী বর্ণনা করছেন, বর্ণয়ন্তী বর্ণনা করেন, কিন্তু সঙ্গে সঙ্গে যে স্ম যোগ করা হলো এটা অতীতে চলে গেল। সংস্কৃতে এটা নিয়ম, যখনই প্রেজেন্ট এই কথাটা বললেন এই যে বর্ণয়ন্তী, তার সঙ্গে যে স্ম যোগ করে দেবে তখন সেটা অতীতের কথা হয়, সঙ্গে সঙ্গে সেই জন্য বর্ণয়ন্তী বললেন। অথচ আবার বলছেন যে যারা বর্ণনা করেছে, এই জন্য বললাম বর্ণয়ন্তী স্ম কবয়ো বেদ গুহ্যানি হৃৎপতে। সবাইদম বিশ্বমম গলীলহ সৃজতি অবতি অতি ন সজ্জতে অস্মিন। তিনি বিশ্বের সৃষ্টি সৃষ্টির স্থিতি এবং প্রলয় সব কিছু অন্যয় ব্যতিরিকভাবে নিয়ন্ত্রণ করেন, আমি ভাগবতের জন্মাদশ শ্লোকে বলেছিলাম। কিন্তু তার কোনো বিষয়ের মধ্যে ভগবান নিজে লিপ্ত হন না, তার কোনো বিষয়ের মধ্যে ভগবান নিজে কিন্তু লিপ্ত হন না, সব কিছুই ভগবান করে। সেই জন্য নামানি রূপানি মনোবচো ভি সং সং তনন্ত নটোচার্যমি বাজ্ঞা, যেমন গুপ্তভাবে থেকে নাটকের পরিচালনা করেন সেরকম তিনি গুপ্তভাবে সব কিছু করছেন। এইভাবে এখন ভাগবতী মহাপুরাণের সম্বন্ধে আরও গুপ্ত কথা এখানে আসছে। ভাগবতী মহাপুরাণ কি করে আমাদের সামনে এলেন, উদিত হলেন, এই এই কথা বলতে গিয়ে এখানে আমরা চলে যাচ্ছি নারদজি মহারাজ কীভাবে ব্যাসদেবজি গোস্বামীর সামনে, ব্যাসদেবজি মহারাজের সামনে সরস্বতী নদীর তীরে তিনি ক্ষীণ মনে, মনের মধ্যে পরিপূর্ণ শান্তি বিরাজ করছে না, কেন যেন মনে হচ্ছে আমার মনে সম্পূর্ণ একেবারে সন্তুষ্টি আসছে না, এ অবস্থায় যখন তিনি নিজে বিতর্ক করছিলেন বসে বসে, সেই সময়তে সেখানে দেখা গেল ব্যাসদেবজি মহারাজের সম্মুখে নারদজি এসে উপস্থিত হলেন। নারদজি মহারাজ প্রথমেই সেখানে আবির্ভাব হয়ে তাকে প্রশ্ন করলেন। নারদজি মহারাজ প্রশ্ন করছেন, পরাশরয়ো মহাভাগ ভবতো কশ্চিদ আত্মনা পরিতুষ্যতি শরীরম আত্মা মানুষ এবা। আমরা কারোর সঙ্গে দেখা হলে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি কেমন আছেন, ভালো আছেন, কিন্তু নারদজি মহারাজ কিন্তু এরকম ধরনের বললেন, আপনার শরীর এবং মনের সঙ্গে আত্মা ভালো আছে তো? এ আবার কেমন কথা। এখানে বলছেন পরাশরীয়, পরাশর নন্দনকে পরাশরীয় বলা হয়েছে। পরাশর নন্দন, হে মহাভাগ ভবত কশি আত্মনা, আপনার আপনার ভেতরে সন্তুষ্টি আছে তো পরিপূর্ণরূপে? মন এবং আত্মা পরিতুষ্যতি শরীর, কেন মনের যা কিছু প্রভাব শরীরের উপর স্বাভাবিকভাবেই ছিটকে পড়ে, এটা আপনারা জানেন। বদ্ধ অবস্থায় এরম হয়, যা কিছু শরীরের অবস্থাটা সেটা মনের মধ্যে প্রভাব বিস্তার করবে, আর মনের মধ্যে যা কিছু সেটা শরীরের প্রভাব বিস্তার করে, বদ্ধজীবের এইটি। যে জন্য ভগবান হংস অবতারে যে কথা বলেছিলেন সেটা আমরা আলোচনা করব। হংসরূপী ভগবান তার উত্তর দিয়েছিলেন, পিতামহ ব্রহ্মার কাছে চতুষ্ণ প্রশ্ন করেছিলেন বিষয়তে চিত্ত এবং চিত্ততে বিষয় কী করে অনুপ্রবিষ্ট হয়, তো আমরা বুঝতে পারছি না আমার জাদু। ঠিক সেই রকমভাবেই এর উত্তর আমি আগেও কিছু দিয়েছিলাম, আবার আলোচনা করব। মনের যা কিছু বিষয়গুলো ধাক্কা সেগুলো সব শরীরের ওপর পরিস্ফুটিত হয় বদ্ধ অবস্থা, শরীরের যা কিছু সব মনের মধ্যে তো আসবেই। এইভাবে একাকার হয়ে গেছে বিষয় এবং অন্তঃকরণ চিত্ত। এই প্রশ্ন করার ফলেতে পরিতুষ্যতি শরীর আত্মা মানুষ এ বাবা, সন্তুষ্ট আছে কি না আপনার শরীর এবং মনের সঙ্গে আত্মা? জিজ্ঞাসিতম সুসম্পন্নম ওপিতে মহতদ্ভুতম কৃতবান ভারতম জস্তম সর্বার্থ পরিবিংতম। আপনি তো সমস্ত কিছুই করেছেন, জিজ্ঞাসিতম সুসম্পন্নম ওপি, মহাভারত আদি সব কিছু রচনা করেছেন, বেদ বেদান্ত সব বেদের ভাগ করেছেন, বেদান্ত সবই করেছেন, কি তথাপি কিছু অসুবিধা আছে নাকি? বেদব্যাস তখন বললেন, আপনি কথাটা ঠিকই ধরেছেন, আপনি অন্তর্যামী, অস্তি এব মে সর্বমিদম তয়োক্তম, আপনি যা বলেছেন সবই আমি করেছি। হয়তো বেদব্যাসকে সুব্রত বলা হয়েছে, যিনি সর্বদাই সু মানে সুন্দর ব্রত ধারণ করে থাকেন তাকে সুব্রত বলা হয়। বেদব্যাস স্বীকার করছেন, অস্তিমেব মে সর্বমিদম তয়োক্তম তথাপি না আত্মা পরিতুষ্যতি মে, আপনি যা বলেছেন সব ঠিক, আমার আত্মা পরিপূর্ণরূপে একেবারে বিমল আনন্দ সেটা স্পর্শ হচ্ছে না, কেন বলুন তো? কিছু কারণ থাকলে একটু বলুন, আপনাদের মধ্যে এর মধ্যে সন্দেহ আসতে পারে। বেদব্যাস, বেদব্যাস সাক্ষাৎ ভগবান সক্তাবেশ অবতার ভগবানের, নারদীয় সাধারণ কেউ না, ভক্তি তত্ত্বের আচার্য তিনি, ভক্তাবেশ অবতার। এখানে যে এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো, এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। বেদব্যাস জানেন না তা নয়, তথাপি ভালো করে একটা এর একটা নিশ্চয়াত্মিকা ভাব পাওয়ার জন্যে প্রশ্ন। যেমন মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, সনাতন যখন প্রশ্ন করেছিলেন, কে আমি কেনে মরে যারে তাপত্রয় ইহা নাহি জানি কইছে মোর হৃদয়, মহাপ্রভু বলেছেন আমি জানি তুমি সব জানো, তোমার নাহি তাপত্রয় তথাপি জানি সাধু পুছে দাদ্য লাগি, দাদ্য মানে দৃঢ়করণ। একজন যদি অপরকে প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন, তার একটা লেখাজোকা একটা নোট রয়ে যাবে, এটা চিরকাল আমাদের একটা শিক্ষণীয় বিষয় হবে। তা নাহলে ভগবানেরই বা এইসব লীলা করার কী দরকার, ঋষিমণিবনেরই বা এইসব ভুলভ্রান্তি করার কী দরকার। মহারাজ জানেন অমুক ঋষিকে ওখানে ধ্যান করছিল, এক অপ্সরা এসে সব ভাঙিয়ে দিয়েছে, তা আমার ক্ষেত্রে আমাকে লোকে গালাগাল দেয় কেন, ঋষিমণি ভেঙে গেছে। কিছু বোকা লোকের কাছে এইসব কথা বলে কি লাভ নেই। মণি নাম চ বিভ্রম, মণিদেরও ভুল হয়, এই কথাটা বলেছে এটা কিছু বোকা লোকের মানে বুঝতে পারেন। এই কথাটার মানে হলো মণি নাম চ বিভ্রম, বিভ্রম মানে হলো মুনিরাও ভ্রান্তিতে পড়ে যাওয়ার লীলা করে, বুঝে গেল। মুনি ঋষিরাও ভ্রান্তিতে, আমারও ভুল হয়ে গেল দেখো, ভুল হয়ে যাওয়ার লীলা করে, যাতে একটা মাইলস্টোন থাকে, আমি যেন বুঝতে পারি এখান থেকে নৈমিষারণ্য কত দূর, বলে মাইলস্টোন দেখো কত কিলোমিটার, দেখুন 500 কিলোমিটার। সেরকম আমাদের একটা শাস্ত্রের বিচারগুলো আমরা যেন সন্মুখে পাই, সেই জন্য ভগবান নিজজনের দ্বারা ইন্দ্রকে ভুল করান, ইন্দ্র ভুল করার লীলা করেন। ইন্দ্র এরম করল, ওই ঋষি এরম করল, হায় হায়। এগুলো মুনিনাম চ বিভ্রম, মুনিরা ভুল করার লীলা করে আমাদের কাছে একটা নোট রেখে যান, শিক্ষার বিষয়। দেখো আমার ভুল হয়ে গেছে, তোমরা করো না। এই জন্য এটা কথা, অন্য সমস্ত কথা যদি আপনারা বিচার করেন তাহলে ভুলে পড়ে যাবেন, তাহলে আর কোনোদিনই কিছু লাভ হবে না। এই জন্য মহাপ্রভু বলছেন, তোমার কোনো ভেতরে অজ্ঞান নেই, তোমার নাহি তপত্রয়, জানি সাধু পুজে দাড্য লাগি। সাধু সবসময় প্রশ্ন করে, আর একটু বেশি করে জানবার জন্য, লোকে যেন এটা, আজকে সনাতন যদি এই প্রশ্ন না করতেন তাহলে আমরা সনাতনের শিক্ষা পেতাম না চৈতন্য চরিতামৃতে। সনাতন তো নিত্য পার্ষদ, সবই জানেন। ভগবানের নিজজনকে দ্বারা, মুনি ঋষিগণের দ্বারা এইসব করিয়ে আমাদের কাছে এইসব শাস্ত্রের বিচারগুলো রাখেন, এরম পরিস্থিতি এরম ঘটনা ঘটেছিল, অতএব এখন আমার কর্তব্য কী, যেটা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু ইউ মাস্ট কনসাল্ট স্ক্রিপচার। তুমি শাস্ত্র বিচার করবে সাধুগণের কাছে, যেমন যেমন আগেকার দিনে রাজারাও করত, পৃথু মহারাজ, অম্বরীশ মহারাজ, জনক মহারাজ, রামচন্দ্র, সবাই ব্রাহ্মণ বৈষ্ণবকে বসাতেন, উপদেষ্টার আসনে তাদেরকে বসাতেন। এখন ব্রাহ্মণ বৈষ্ণবকে উপদেষ্টার আসনে বসাবে না, লাতি মেরে তাড়িয়ে দেবে। এখন সব ওই কানা খোঁড়া অজ্ঞান এইসব বসে থাকবে উচ্চ গদিতে, তারা বুদ্ধি দেবে। ভাগবতের কথা কখনো মিথ্যা হয় না। কালকে বলছিলাম না, ওই যে বৃত্তমেব কলৌনি নাম জন্ম আচার গুণাদয়ো, হ্যাঁ, ধর্ম ন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেব হি, ইত্যাদি কথা ব্যাখ্যা করেছিলাম। টাকাই সব, অর্থ বল, লোক বল, এর দ্বারা সমাজ একবারে ম্যাসাকার করে দিচ্ছে। কিন্তু আমাদের পূর্বের যে ঐতিহ্যগুলো দেখলে বুঝতে পারি। আচ্ছা আপনারাই বলুন, যদি আমাদের সঠিক কোনো সমস্যা দেখা দেয়, তার সঠিক সমাধান কে করতে পারে, কে করতে পারে যিনি মায়ার বাইরে? এটা কমন সেন্স। যদি তর্ক বিতর্কে না যান, যে কোনো সমস্যা দেখা দিলে আপনাদের সবসময় যেতে হবে যিনি মায়ার বাইরে, যিনি মায়ার মধ্যে, মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই, ওর কাছে গিয়ে বিচার করতে গেলে ও কী বিচার করুন, ও তো নিজেই মায়ার বসে বেঁচে যাচ্ছে, ওর কাছে বিচার করে তো লাভ নেই। বিচার তিনি করবেন যিনি সে অবস্থায় আছেন, তিনি শুদ্ধ বিচার। কিন্তু এখনকার লোকের কেউ এসব কথা শুনবেন না, শুনবে কি? আর তাই জন্য এরকম দুর্গতি। যা কিছু উচ্চ পদে যারা থাকবেন, তারা যদি শাস্ত্রের চক্ষু যাদের না থাকবে, তাদেরকে অন্ধ বলা হয়েছে, যেটা প্রহ্লাদ মহারাজ বলেছেন, অন্ধা যথান্ধই রূপনীয় মানম তেয়পি শ্রীচতন্তা মরুধন নিবাদ উরুধাম নিবাধ্যা, তারা বন্ধনের মধ্যে রয়েছে, তারা তোমার কি বিচার করবে, তারা পারবে না তো। কিন্তু এখন কেউ মানবে না, রামচন্দ্র পর্যন্ত, পরীক্ষিত মহারাজ যত আছেন, পৃথু মহারাজ, প্রহ্লাদ মহারাজ, সবাই সাধুগুরু বৈষ্ণবকে সামনেকে রেখে আমাদের এখন কি কর্তব্য, রামচন্দ্র পর্যন্ত বলছেন। পরামর্শ করার জন্য তাদেরকে ডাকেন কি করা উচিত, কিন্তু এখনকার দিনে সব কেউ শুনবেন না, যার জন্য এত দুর্গতি। তাহলে আমরা দেখলাম যেমন সনাতন গোসাই মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন ব্যাসদেবজী গোস্বামী শক্তাবেশ অবতার, যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে ব্যাসদেব গোস্বামী অজ্ঞানে রয়েছেন তাই জন্য তিনি দেখতে পাচ্ছেন না, যদি আমি মনে করি ব্যাসদেব গোস্বামী প্রশ্ন করার তো দরকার নেই, যাকে কেন্দ্র করে ভাগবত উদয় হয়েছেন স্বয়ং, তার দর্শনের কোনো কি কমি আছে নাকি, শর্টেজ আছে? কিন্তু এগুলো লীলা। নারদজি মহারাজ এসে তার উত্তর দিচ্ছেন এবং ব্যাসদেবজি মহারাজ স্বীকার করছেন, অস্তি এব নিশ্চয়ই আপনি ঠিক বলেছেন, অস্তি এব মে সর্বমিদম তয়োক্তম, আপনি যা বলেছেন সবই ঠিক, আমি ব্রত আদি করেছি, মীমাংসা আদি সব কিছু, বেদ বেদান্ত ইত্যাদি আমি রেখেছি, মহাভারত রচনা করেছি, যার মধ্যে সমস্ত এমন কিছু নেই মহাভারতে যা নেই সেটা মানুষ এই জগতে পৃথিবীতে নেই, এমন কিছু নেই, সব কিছু আছে, কিন্তু মহাভারত আপনাদের পড়া উচিত নয়। সেরকমভাবে আপনারা যদি যদি গাইডেন্স না নিয়ে পড়েন তাহলে আপনাদের মধ্যে অনেক ভুল হতে পারে। এমন ব্যক্তি নেই যে মহাভারত থেকে সার বস্তুগুলো গ্রহণ করতে পারবে। এই জন্য প্রভুপাদ বলতেন আপনাদের ভাগবত চৈতন্য ভাগবত চৈতন্য চৈতন্যতে আলোচনা করতে হবে, কেন ভাগবতজি মহাপুরাণে বিস্তৃত রূপে এমন কিছু সব বর্ণনা রয়েছে যেগুলোর মধ্যে আপনারা পাঠ করলে আপনাদের মধ্যে সংশয় সন্দেহ আসবে, এইগুলো কেন হয়েছে তাহলে বুঝতে পারবে না। যদিও মহাভারতে কোনো দোষ আমি দিচ্ছি না, মহাভারত নির্দোষ, মহাভারত যদি বাস্তবিক কেউ অনুভব করেন তাহলে তার গতি সদ্গতি অবশ্যই ভগবত প্রাপ্ত, কিন্তু সর্বাঙ্গীনভাবে উপলব্ধি করা অসম্ভব। তার মধ্যে যে সমস্ত কথা আছে প্রায়ই আপনাদের মনে হবে এইসব কথা কেন রয়েছে, ছি ছি, তখন আপনাদের অধঃপতন হবে। সেই জন্য এগুলো চৈতন্য ভাগবত বেশি পাঠ করবার জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন চৈতন্য চরিতামৃতে এখন থাক, আপনারা বিশেষ করে চৈতন্য ভাগবত পাঠ করুন, ভক্তিবিনোদ ঠাকুর বিশেষভাবে বলেছেন। চৈতন্য চরিতামৃত আপনাদের অনুভবের বিষয় হওয়া সম্ভব নয়, এত গোপন রহস্য আছে, চৈতন্য ভাগবত পাঠ করলে পরে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি সুবিধা হবে। তাকে বললেন যে আপনি যা বলেছেন সবই ঠিক, তো আমার কি হলো যে আমি আমার মনে সর্বাঙ্গীনভাবে একটা পরিপূর্ণ তৃপ্তি হচ্ছে না, আর ত্বম পর্যটম অর্ক ইব ত্রিলোকী মন্তশ্চর বায়ু রিবাত্ম সাক্ষী, আপনি তো সূর্যের মতো পর্যটন করেন বিভিন্ন জায়গা, ত্বম পর্যটন অর্ক ইব, অর্ক মানে সূর্যের মতো আপনি ত্রিলোকে পর্যটন করেন, বায়ু রিবাত্ম সাক্ষী, বায়ু যেমন সর্ব জায়গায় বয়ে বেড়ায় সব কিছু সাক্ষী থাকে, পরাবরে ব্রাহ্মণি ধর্মত ব্রত্যই স্নাতস্বমে নূনম অলম বিচক্ষ, আমার শর্টেজ আমার কমি কি আছে, আমার মধ্যে কি অভাবটা কি হল, আমার কিছু বাকি রইল নাকি, এইটাকে বলছেন মে নূনম অলম বিচক্ষ, আমার মধ্যে যদি কিছু ন্যূনতা থাকে কিছু কম কিছু থেকে থাকে যার জন্য আমি এন্টায়ার স্যাটিসফ্যাকশন থেকে বঞ্চিত রয়েছি এটা আমাকে বলে দিন দয়া করে। নারদজি মহারাজ তখন সেইটার উত্তর দিচ্ছেন, আমি অল্প অল্প করে বলে যাব। সে নারদ বাচ ভবতা অনুদিত প্রায়ম যশো ভাগবতামলম যে নৈবাসো না তুষেত মন্যে তদ্দর্শনম খিলম ভবতা অনুদিতম প্রায়ম যশো ভাগবত অমলম যে নৈবাসৌ ন তুষেত মন্যে তদ্দর্শনম খিলম ভবতা অনুদিত প্রায়ম। বললেন হে মুনিবর আপনি সবই করেছেন কিন্তু ভগবানের বিমল যশের সম্যক কীর্তন করেন নাই, ভগবানের বিমল যশের সম্যক কীর্তন আপনি এটা বাকি রয়ে গেছে, সবই করেছেন। হ্যাঁ, আপনি কৃষ্ণলীলা বর্ণনা করেছেন, মহাভারতে কৃষ্ণলীলা আছে, কিন্তু যেরম পরিমাণে পরাৎপর লীলাময় অখিলেশ্বরের লীলা পুরুষোত্তমের যেভাবে আপনার লীলা করা উচিত ছিল সেভাবে তো করেননি, বরঞ্চ আপনি বিশেষভাবে অনেক জায়গায় বর্ণনা করেছেন, সেখানে লোকে মিসলেড অর্থাৎ মিসগাইডেড হবে। বেশিরভাগ সময় আপনি বিভিন্ন রকম কর্মকাণ্ডের বিভিন্ন কথা তুলে ধরেছেন, যেটা আমি বললাম মহাভারতে, এগুলো পড়ে লোকে ভ্রান্ত অবস্থা বলে মহাভারতে লেখা রয়েছে, তাহলে এটা ঠিকই আছে, জেনে আমি করি। নারদজি মহারাজ বলছেন জীবের স্বাভাবিক রুচি হল এইসব কর্মকাণ্ডের দিকে, জীবকে দেখবেন বলতে হয় না, স্বাভাবিক রুচি। একটা ছেলে বড় হলে তার স্বাভাবিক নজর চলে যায় একটা মেয়ের দিকে, আবার একটা মেয়ের নজর চলছে ছেলে, কী করে হয়? এগুলো নোংরা কথা নয়, এটা আমাদের অর্চন পদ্ধতিতেও সুন্দরভাবে মহাজনগণ তুলে দেখিয়েছেন। যুবতী নাম যথা জুনো, জুনাম যুবতৌ যথা, কেউ অর্চন পদ্ধতি পড়েছেন যেখানে দেখবেন বলা আছে যুবতীগণের যেমন যুবকের প্রতি নজর চলে, আরে কী করে গেল বাবা, এটা অটোমেটিক ফ্যাক্টর, আবার ওদেরও নজর ওর প্রতি যাচ্ছে। ঠিক সেরকম ব্যাসদেবজিকে বলছেন স্বাভাবিকভাবে জীবের রুচি কর্মের দিকে, এই সাংসারিক এই যে এসব নিয়ম কারণ এসবের দিকে। আপনি বিমল ভক্তির কথা তো সেরকমভাবে কীর্তন করেন, করেছেন গুপ্তরূপে আছে, কেউ এটা থেকে সম্যক রূপে উপকৃত হতে পারবে না, আপনাকে আরও বিস্তরভাবে এগুলো বিমল এটা কিটা আলাদাভাবে করা উচিত ছিল সুন্দরভাবে, যার জন্য তস্মিন তুষ্টে জগৎতুষ্ট কথা বলে আমি জানি। ওম প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণীতাম জগৎ আছে, কর্মকাণ্ডের লোকের সব করার পর তারপর লাস্টে এটা বলবেই বলবে, সব গণেশ আদি কার্তিক সব কিছু করে পিণ্ডি চটকে দিল, লাস্টে এই কথায় ছিল ওম প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতেম প্রীতাম জগৎ, এই কথায় আসতেই হবে, আর কোনো রাস্তা নেই, বলহরি হরি বল, বলহরি হরি বল, মরবার সময় এই কথাই, দ্বিতীয় কোনো কথা নেই, বলকালী কালী বল বলা যাবে না, কাজেই ফিরে আসলে ভালো। সময় থাকতে যদি চেতনার উন্মেষ হয় খুব ভালো কথা, মরণকালে হয় কি? সেই জন্য বলছেন আপনি সবই করেছেন কিন্তু ভগবানের বিমল যশের কীর্তন সম্ভব করেন নাই, এই জন্য আপনার এই অবস্থায়। সুন্দরভাবে আমি কয়েকটা শ্লোকের উচ্চারণ করি, আপনারা শুনলেই আনন্দ হবে, বেশি ব্যাখ্যা সময় নেই, খুব তাড়াতাড়ি এগোতে হবে, দিন ফুরিয়ে আসছে। নয়দব বলছেন নয়দ্বচিত্রপদম হরের যশো জগৎ পবিত্রম প্রগৃণীত কহিরচি তদ্বয়াসম তীর্থম সন্তি মানসা নযত্র হংসা নিরমন্তি উশিক্ষয়া তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব যস্মিন পতি শ্লোকম অবদ্যতমপি নমানি অনন্তস্য যশো অঙ্কিতানি যত শৃণন্তি গায়ন্তি গৃণন্তি সাধবঃ নিষ্কর্মমোপি উচ্চত অচ্যুত ভাববর্জিতম ন শবতে জ্ঞানমলম নিরঞ্জনম ন পুনঃ শশ্বত ভদ্রমীশ্বরে ন চার্পিতম কর্ম যদপি অকারণম। কি বললাম? নিষ্কর্মম ওপি অচ্যুত ভাববর্জিতম ন শবতে জ্ঞানমলম নিরঞ্জনম কুতঃ পুনঃ শশ্বত ভদ্রমীশ্বরে ন চার্পিতম কর্ম যদপি অকারণম। অথো মহাভাগ ভগবানম গদ্রী শুচিস্রবা সত্তরত ধৃতব্রত উরুক্রমাশাখিল বন্ধ মুক্তয়ে সমাধীন অনুস্মর তদ্বিচেষ্টিতম। অথো মহাভাগ হে বেদব্যাস, অথো মহাভাগ ভবান অমগদ্রী, আপনার দর্শন তো ছিন্ন দর্শন নয়, আপনার দর্শন তো একদম পরিষ্কার। অথ মহাভাগ, সেই জন্যই বলছেন অথ মহাভাগ। এইগুলো অনেক ব্যাখ্যা আছে, আগে আমি অল্পের উপর বলে, অথ মহাভাগ ভবান, আপনি হচ্ছে অমগদ্রী, আপনার দর্শন একেবারে অভ্রান্ত দর্শন। তাই জন্য আপনার কাছে একটা কথা আমি বলি, অথ মহাভাগ ভবান অমগদ্রিক সুচিশ্রবা সত্যরত ধৃতব্রত সব তাকে উদাহরণ, আপনি সুচিশ্রবা, আপনি এত পবিত্র কল্পনা করা যায় না। সুচিশ্রবা সত্যরত, সত্যকেই ধরে রয়েছেন, ধৃতব্রত কোন ব্রত, পুরুষোত্তম ব্রত, যেটা আমরা পালন করছি, কোন ব্রত বলে পুরুষোত্তম ব্রত, ধৃতব্রত। আপনি এক কাজ করুন, উরুক্রমাশা খিলবন্ধমুত্তয়ে সমাধি না অনুস্মর তদ্বিচেষ্টিতম, এক কাজ করুন, আপনি এক কাজ করুন, উরুক্রমাশা, উরু যার ক্রম তারে কহে উরুক্রম, কে বলেছেন? মহাপ্রভু, মহাপ্রভু সনাতন সক্কা বলছেন উরুজার ক্রম, তার নাম হল উরুক্রম। উরু মানে পুরু, যার বিক্রম আনপ্যারালাল আনবিটেন, জগতে কোন রকম তুলনা হবে না ভগবানের বিক্রমের সঙ্গে, এই জন্যতে তাকে বলা হয় উরুক্রম। উত্তম শ্লোকের ব্যাখ্যা সকলে করেছিলাম, তিন রকম চার রকম ভাবে ব্যাখ্যা করেছিলাম। তাহলে উরুক্রমাস্য আখিল এবং উরুক্রমাস্য অরুক্রমাশ্য খিল বন্ধমুক্ত, সমস্ত বন্ধন নির্মুক্তির জন্য, আপনি পরিতৃপ্তি লাভের জন্য, আর জগতের লোককে বন্ধন মুক্ত করবার জন্য অরুক্রমাশ্য খিল বন্ধমুক্ত হয়ে সমাধি না অনুস্মর, আমি সমাধিতে বসে পড়ুন, ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস আপনার চোখের সামনে ভেসে উঠবে, অপ্রাকৃত আনন্দময় লীলা লীলাবিলাস সমস্ত উঠে ভেসে উঠবে, আপনি সেগুলো তদ্বিচেষ্টিতম, তদ্বিচেষ্টিতম মানে তার বিশেষ যে চেষ্টাবলী অর্থাৎ তার লীলাবলী, এগুলো আপনার সামনে ভেসে উঠবে, এগুলো আপনি দর্শন করুন, অনুভব করুন, এগুলো সব জগতের কাছে জানান, তাহলে দেখবেন আপনার হৃদয়ে সম্যক পরিপূর্ণ আনন্দ স্পর্শ করবে। আর যদি হরিভজন না করে জগতের অন্য অন্য ক্রিয়াকর্ম কর্তব্য আদি করতে গিয়ে যদি মৃত্যু হয় তাতে কী লাভ হবে? বেদে তো ক্রিয়াকর্মের কথা বলাই রয়েছে, এই জন্যই তো আমি ষষ্ঠ স্কন্ধ আলোচনা করব, সেখানে বলবো আলোচনা দেখবেন, বেদের বিচারেতে সুরিগণ মহাদিব্য সুরিগণ মোহপ্রাপ্ত হন, বেদস্য চাষ বেদস্য সাক্ষাৎ ঈশ্বর আত্মত্বাত মুঝন্তি সুরয়, বেদের বেদ যেহেতু সাক্ষাৎ ঈশ্বর, বেদের মধ্যে কি ক্রিয়াকর্ম আছে, বেদকে বলা হয়, বেদকে বলা হয় অপৌরুষেয়, বেদকে কেউ রচনা করেন, বেদ উদয় হয়েছেন, বেদস্য সাক্ষাৎ ঈশ্বর আত্মত্বাত অর্থাৎ বেদ এবং ঈশ্বর আলাদা না হওয়ার জন্য বেদের ব্যাপারে সমস্ত দিব্য সুরিগণ মোহপ্রাপ্ত হন, বেদস্য চাষ হ্যাঁ ঈশ্বর আত্মত্বাত, সেই জন্য কী হয় তত্র মুঝন্তে সুরয়, সেখানে দিব্য সুরগণও মোহপ্রাপ্ত হন। সেই জন্য বেদের ক্রিয়াকর্ম করতে করতেও যদি আপনি মরেন, বলে আমি তো এসব করেছি, তাতে আপনার মুক্তি হবে না, যদিও বেদের ক্রিয়াকর্ম বলা রয়েছে, তথাপি এই যদি সম্যক অনুভব করা সম্ভব নয়, যদি হতো তাহলে ভগবান গীতাতে এ কথা বলতেন না, বেদশ্চ সর্বৈ রহমে বা বেদ্য, তোমরা বেদ তো আমি দিয়েছি, কেন যে যে অবস্থায় রয়েছে তার রুচিকর জিনিস না দিলে সে তো আসবে না। যেমন একজনকে কান টানলে মাথা আসে, একজনকে ডাকছি আসছে না, তার পোলো লোভনীয় জিনিস বললাম আজকে আমার কাছে এটা আছে, যা আসবি না তো দেবো না, সে ছুটে এলো, এলো কি না, বাচ্চারা এরম করে না, ঠিক বেদ সেরকম ক্রিয়াকর্ম করেছেন, প্রলোভন দেখিয়ে ডাকবার জন্য বেদের বিভিন্ন রকম ক্রিয়াকল্পের কথা বলা রয়েছে, বাট দ্যাট ইজ নট আলটিমেট গোল। ভগবান এই জন্য বলছেন বেদে আমি তো বলতে বাধ্য হয়েছি, কারণ এক একটা বিভিন্ন অবস্থায় রয়েছে, তাকে ঘুরিয়ে ফিরিয়ে কায়দা করে আনবার জন্য আমাকে বলতেই হয়েছে, বিবাহের কথা বলতে হয়েছে, যোগ্যের কথা বলতে হয়েছে, পুত্রেষ্টি যোগ্য সব বেদেই আছে, কোথায় আছে, সবই তো করতে হয়েছে, কিন্তু আমার উদ্দেশ্য ওগুলো ছিল না, ভগবান এটা গীতাতে পরিষ্কার বলবেন আমার উদ্দেশ্য কি। ওই ভগবান বললেন আমাকেই জানা হচ্ছে উদ্দেশ্য, বেদৈশ্চ সর্বই রহমে বা বেদ্য, সর্ববেদের বেদ্যবস্তু আমি ছিলাম, কিন্তু এরা কেউ বুঝতে পারেনি। তারা বলছে বেদে এটা লেখা আছে, করলে কী দোষ, ভালোই তো করো, কিন্তু হবে না। সেই জন্য ত্যক্ত্যাস ধর্ম চরণাম্বুজম হরের ভজন অপক্ক অথ পতে তত যদি যত্র ক বা অভদ্রম অভু বলছেন যত্র ক বা অভদ্রম অভূত অমুষ্য কিং কো বা অর্থ প্রাপ্ত ভজতাম সধর্মত। বলছে ত্যক্তা সধর্ম, সধর্মকে এখানে সধর্ম বলতে আবার অনেক ব্যাখ্যা চলে আসবে। হ্যাঁ, যেসব সম্বন্ধে গীতার বিস্তৃত ব্যাখ্যা হলে তবে এইসব কথা বুঝবে। বাস্তবিকভাবে সধর্ম কথাটা যদি গুপ্ত ব্যাখ্যা হয় তাহলে সেটা বৈষ্ণব ধর্মই এসে যায়, জৈব ধর্ম, আত্মধর্ম, ভাগবত ধর্ম। কিন্তু সমাজের লোক যারা রয়েছে তাদের যদি সধর্মের কথা বলা হয় সেখানে ভগবান বলছে এগুলা এরা তো বুঝবে না, এই গুপ্ত কথা। চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ, আমাকে কথাটা বলতে হবে মেপে। ভগবান বলছে আমি যদি একটু এদিক ওদিক কথা বলি লোকে উল্টো করে নেবে, বড় মুশকিল কথা। তাহলে বদ্ধজীবগুলো যে অবস্থায় রয়েছে তার ধর্মগুলো ক্ষত্রিয়, এই যে ধর্মযুদ্ধ এটা ক্ষত্রিয় উচিত, যে যে অবস্থায় রয়েছে শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ বর্ণ এবং আশ্রম অনুযায়ী যেসব বিভাগগুলো করেছেন ভগবান, তাদের কর্ম আদি বিভিন্ন সেগ্রিগেশন করেছেন, বর্ণ বর্ণ বিবর্ণ এবং সেগুলো বিন্যাস করেছেন, করে বলেছেন, শেষে বলেছেন যে আমি বর্ণকর্ম সব বলেছি কিন্তু আমি এর মধ্যে নেই, আমি বলেছি ঠিক পিতা হমস্য জগত কর্তা ইত্যাদি কথা বলেছেন, ইত্যাদি কথা বলেছেন। সেই জন্য বলছেন যদি সধর্মে নিত্য কর্মসমূহ উপেক্ষা করে মানব শ্রী হরিপাদ পদ্মের সেবা করতে থাকে, তাতে যদি তার সেই জন্মে ভজনটা পুরো না হয়, অপক্ষ অবস্থায় দেহ রাখে, তাতে কী হত, কী ক্ষতি হলো? আর সমাজের লোক যেটাকে কর্তব্য কর্ম সধর্ম বলে সেটা আচরণ করতে করতে যদি অনেক আচরণ করলো শেষে মরে গেল হরিভজন করলে তাতে কী লাভ? বরঞ্চ যারা অপক্ষ অবস্থায় মরে গেল হরিভজন করতে করতে পরিপূর্ণ করতে পারলো না, তাদের বরঞ্চ অসদ্গতি হবে না, তাদেরকে ভগবান সুযোগ দেবেন, আবার অনেক সুযোগ দেবেন ভগবান। এই জন্য সধর্মনিষ্ঠ হইয়াও কখনো কোনো শ্রেয়লাভে সমর্থ হইতে পারে কি? সধর্ম মধ্যে এইখানকার বর্ণ এবং শর্ম বর্ণ এবং আশ্রম সংঘাত সংক্রান্ত, যেখানে অর্জুন যুদ্ধ করার জন্য বিমুখ হয়েছিলেন, ভগবান লেখি তোমার সধর্মে বিমুখ হচ্ছ কেন? শ্রেয়ান ও সধর্ম ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা, সধর্ম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখন এইসব কথা ব্যাখ্যা করতে গেলে আবার গীতাতে চলে যেতে হবে। যারা শুনেছেন, আমার তো মনে হয় ভাগবত কথা যখন ব্যাখ্যা হয় রসিক সমাজে আমি এই এই মন্তব্য করে থাকি, যদি রসাস্বাদন করতে হয় তখন কি করতে হয় আলাদা আলাদা এক একটা এগুলো আলোচনা দরকার। গোপী যেমন উদ্ধব সন্দেশের সম্পূর্ণ এক মাস কাল গাবিত আলোচনা, উদ্ধব সন্দেশ অক্রূর সংবাদ, এই সমস্ত আলাদা আলাদা আলোচনা হলে এক এক মাসেতে পুরো ধীরে ধীরে এটা। কিন্তু সমাজের লোক তো এখন রস বোঝেনি, জড় রসে রয়েছে, তাদের এইটি ভালো, নাই মামাতে নাই মামা কানা মামা ভালো, এই জন্য ভালো। সেই জন্য এখানে বুদ্ধিমান ব্যক্তি কাকে বলা হয় সে শাস্ত্র নির্ণয় করছেন, তৎসৈব হেত প্রজতে হেত কোবিদ ন লভ্যতে ইয়দ ভ্রমতাম পরিহধ তল্লভ্যতে দুঃখবত অন্যতহ সুখম কালেন সর্বত্র গভীর রংহসা তৎসৈব হেত প্রজতেত কোবিদ নযত্র লভতে ভ্রমতাম উপরিয়তা তৎসৈব হেত প্রজতেত কোবিদ, যিনি তত্ত্ববিদ তিনি সেই বস্তু লাভের জন্য চেষ্টা করবেন যেটা এই জন্ম জন্মান্তর ধরে কেউ পাচ্ছেন না। তৎসৈব হেত প্রযত্তে তো প্রযত্তে তো প্রযত্তে তো যত্ন করেন কিরকম কবিদ যারা তত্ত্ববিদ নলব্যতে যৎ ভ্রমতাম উপরি অধ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তোয়া পর সঙ্গে। কীর্তনের পদকাররা অনেক কিছু বলেছেন, আমার মাথায় ঢুকলো না। করম বিকাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তোয়া পর সঙ্গে। ভক্তিমণি ঠাকুর বলেছেন, পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। এসব কথা কীর্তনগুলো করলেই যদি অনুভবের সঙ্গে করে মহাজনগণের অনুগত্যে বক্ষ বিদীর্ণ হবে, সঙ্গে সঙ্গে সেই লাভ পেয়ে যাবে। এক একটা গুরুবর্গ বলতেন মহাজনের কীর্তনের মধ্যে বীর্য আছে, শক্তি আছে, তুমি কোনো কীর্তনের পদ যোগ করার চেষ্টা করবে না, মহাজনগণ যা বলেছে সেটা বলবে অনুভবের সঙ্গে, দেখবে শীঘ্রই তোমার মধ্যে সে বিদীর্ণ হয়ে যায় বৃক্ষ, একটা আন্দোলন সৃষ্টি হয় ভেতরে। সেই জন্য তৎসৈব হেত প্রযতে প্রযতেত কবিদহ নলভ্যতে যৎ ভ্রমতাম উপরিহদহ। ওপর নিচু স্বর্গে নরকে কভু রাজা কভু প্রজা, কখনো কখনো কে কে জন্ম কীরকম জন্ম হচ্ছে, কিন্তু কোনো জন্মেই যে বস্তুটা লাভ করা যাচ্ছে না সেই পরম বস্তুটা লাভ করার জন্য বাস্তব বুদ্ধিমান ব্যক্তি, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণভক্তি করুন সন্ধান। আর নিত্যভক্তি কৃষ্ণভক্তি করুন সন্ধান বললেই তো আর করা যায় না, সাধুসঙ্গে করতে হবে। অত সৎসঙ্গে প্রাপ্যতে পুঙ্গি বহুবীর সুকৃত সঞ্জিত। আবার বলছেন, অত কৃষ্ণনামাদি ন ভাবে গাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখৈহি যুহায়া মাধব স্বয়মেব স্ফূর্ত অদ। অত দুঃসঙ্গমসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান, সজ্জেত বিধিলিঙ্গ করতেই হবে। অত দুঃসঙ্গমসৃজ্য, উৎসৃজ্য মানে একবারে কেটে ফেলে দি, উৎসৃজ্য। অত দুঃসঙ্গমসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান, সৎসু সাধুগণের সপ্তমী বিভক্তি হয়েছে বহু বচনে, সাধুগণের সৎসু সজ্জেত বুদ্ধিমান, সাধুগণের সঙ্গ করুন। সাধু আবার বাজারে মুড়ি মুড়কির মধ্যে পাওয়া যায় না, শাস্ত্রের প্রমাণ। সৎসু সজ্জেত বুদ্ধিমান কেন বলছে, সন্ত এব অস্য ছিন্দন্তি মনব্যাসঙ্গম উক্তিভি। আমি সাধুসঙ্গ করব কেন বলছেন, বলে সাধুসঙ্গে কৃষ্ণনাম এইমাত্র চাই, সংসার জিনিস আর কোনো বস্তু নাই। সাধুসঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সংসার থেকে মুক্তি হয়ে যাবে, কিন্তু সাধুসঙ্গ হয় না, এক্স্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েট সাধুসঙ্গ হয় না। বিত্তাসুরও মরবার আগে এরকমভাবে প্রার্থনা করেছে, মম উত্তম শ্লোক জনেশ সক্ষম বেদে, আমার যেন হে উত্তম শ্লোক ভগবান তোমার জনগণের সঙ্গ হয়, আমি যে কোনো জনিতে তুমি পাঠাও আমার কোনো ভয় নেই, আমার যেন তোমার যে নিজজন তাদের সঙ্গে যেন আমার আমার সম্বন্ধ হয়। এটা বাস্তব বুদ্ধিমান ব্যক্তি ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। যদি বাঁচতে হয় তাহলে শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ জুড়ে নিতে হয়। আমার ক্ষমতা কম, আমার ক্ষমতায় হবে না, ওই জন্য শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ জুড়ে নিতে হয়, দিন রাত তাদের কথা কীর্তনকে শ্রবণ করতে হয়। যদি আমি মনে করি গুরুদেব তো নেই, কার কথা শুনব, গুরুদেবের নিত্য জগৎ থেকে তিনি যেসব কীর্তনগুলো করছেন এখনও শোনা যায়, এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজারে সেরকম গুরুদেবের কথা এখনও শিষ্য শুনতে পারেন, তিনি মরেন নাই। আর যদি সেরকম অনুভবে না উঠে থাকেন তা গুরুদেব প্রকটকালে যেসব কথা কীর্তন করেছেন এগুলো পুনঃ পুনঃ স্মরণ করুন। গুরুদেবের আচার আদর্শ যার যেসব সাধুদের মধ্যে দেখা যাচ্ছে তারা নিশ্চয়ই গুরুপাদপদে পদঙ্ক অনুসারে তাদের কথা শুনুন একই, কেন হরিকথা অখণ্ড তত্ত্ব, হরিকীর্তন হরিকথাকে ভাগ করা যায় না, এটাকে যারা ভাগ করেন তারা মূর্খ, তারা জানেন না অখণ্ড তত্ত্ব, অখণ্ড রস। যাই হোক, তৎসৈব হেত প্রয়তে তো কোবিদ নলভতে ইয়ৎ ভ্রমতাম পরিহত। অনন্তকাল ভ্রমণ করতে করতে যে বস্তুটাকে আমি পাইনি, বাস্তব বুদ্ধিমান ব্যক্তি সেই বস্তুটাকে লাভের জন্য প্রয়ত্ন করবেন, প্রকৃষ্ট রূপে যত্ন করবেন। তল্লভতে দুঃখ পদন্নত সুখম কালেন সর্বত্র গভীর রঙ্গসা। তল্লভতে দুঃখ পদন্নত সুখম, সুখ চাইতে গিয়ে দুঃখ আসে, এক চাইতে গিয়ে আরেক জিনিস চলে আসে, লাভ কিছু হয় না। বিষয় সুখ তো দুঃখের নাই অনায়াস লভ্য, এর ফলে আমাদের বিষয় প্রচেষ্টা করে সময় নষ্ট করা তো বুদ্ধিমানের কাজ হয় না। তবে আপনাদের মধ্যে কেউ বলতে পারেন প্রহ্লাদ মহারাজ রাজধানী চালিয়েছিলেন, জনক মহারাজ রাজধানী চালিয়েছে, এরাও তো বিষয়কর্ম করেছিলেন, একটু আগে যে শ্লোক উচ্চারণ করেছে সেগুলো কেউ বোঝেননি, সেই জন্য এই কথা বলছেন। নৈষ্কর্মম অপি অচ্যুত ভাব বর্জিতম ন সবতে জ্ঞানম অমলম নিরঞ্জনম কুতঃ পুনঃ সস্যদ অভদ্রমীশ্বরে ন চ অর্পিতম কর্ম যদপি অকারণম। কোনো কারণ ছাড়া নিষ্কারণ কোনো স্বার্থ না নিয়েই করলে, কি যতক্ষণ পর্যন্ত ভগবত চরণে নিবেদন করো নাই ততক্ষণ পর্যন্ত লাভ হবে না। নৈষ্কর্মম অপি নিষ্কর্ম, একেবারে কোনো স্বার্থবাদ তোমার নেই। নিষ্কর্মম অপি অচ্যুত ভাব বর্জিতম, যদি অচ্যুত ভাবকে বর্জিত করে তোমার এই নিষ্কর্ম বাহাদুরি দেখাবার জন্য অবস্থিত থাকে, নো ইউজ, কোনো কাজে লাগবে না। নিষ্কর্মম অপি অচ্যুত ভাব বর্জিতম ন সবতে জ্ঞানম অমলম নিরঞ্জনম, লাভ হবে না কিছু। যতক্ষণ ভগবত চরণকে স্পর্শ না করে ভগবত নিবেদিত না হবে, সেই জন্য জনক মহারাজ এদেরকে মহর্ষি বলা হয়। জনক মহারাজ সাধারণ কেউ নয়, বড় বড় ঋষি মুনি ঋষি তার কাছে গিয়ে উপদেশ প্রার্থনা করতেন, জনক মহারাজ কিছু উপদেশ দিন। বড় বড় ঋষি মুনি তার কাছে গিয়ে জনক মহারাজের কাছে হাত জোর করে বলছেন মহারাজ কিছু উপদেশ করুন, জনক মহারাজ বলতেন উপদেশ। কত বড় তত্ত্বজ্ঞানী পুরুষ, বাহ্য দৃষ্টিতে তিনি ভগবান গীতাতে এসব বলেছেন, কেউ শোনে না কেউ বোঝে না, বোকা। জনকাদি যে সমস্ত কর্মে লিপ্ত রয়েছে, আমিও কর্ম করি, ভগবান এসব কথা বলেছেন, এগুলো ভগবান করে, এগুলো তারা তাদের স্পর্শ করে না, নির্লিপ্তভাবে তারা ভগবান চরণে নিবেদিত করে নিবেদন করেই তারা কর্ম করেন। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ আদি সব কিছু, প্রহ্লাদ মহারাজের কথা, ধ্রুব মহারাজের কথা বড় আশ্চর্য কথা। ধ্রুব মহারাজ বলছেন আমার রাজ্য রাজধানী দরকার নেই, আমি আপনাকে পেয়ে গেছি আপনার চরণ। মানে ভগবান বলছে তা বললে তো হবে না, তুমি তো রাজধা, তুমি তো একটা পজিশন, স্থান অবিলাসিং তপস্যা স্থিতম, তপস্যা শুরু করেছিল স্থান প্রাপ্তির জন্য, তোমাকে নিতে হবে, তোমাকে স্পর্শ করবে না, অন্তিমে তুমি আমার কাছে আসবে, কিন্তু আমার রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি হিসাবে তোমাকে ভগবান ডেলিগেট করেছেন। সেই তো প্রতিনিধি প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, অম্বরীশ মহারাজ, পিতু মহারাজ, জনক মহারাজ, এদেরকে ডিপিউট করেছেন, এরা যদি না করেন তাহলে আমরা শিখব না, এই জন্য তাদেরকে থাকতে হয় সেখানে। এবার আমরা ফিরে আসি যে নারদজি মহারাজ এইসব উপদেশ দেওয়ার পর নিজের জীবনের পূর্ব জন্মের কথা বলছেন। বলছেন একদল সাধু, এই যেমন আমাদের এখন পুরুষোত্তম ব্রত উপস্থিত হয়েছে, এবারে ব্রত পাঁচ মাস চতুর্মাস বললে হবে না, পঞ্চমাসই ব্রত, কেন যখনই এক মাস বৃদ্ধি হয়ে যায় এই মাসটাকে গুনতে হয় স্যার পুরো একেবারে চলল, তাহলে চাতুর্মাস ব্রত উপলক্ষে এক ঋষির দল ভ্রমণ ভ্রাম্যমান অবস্থায় ভ্রমণ করতে করতে তারা আমাদের গ্রামে সুন্দর পরিবেশ দেখে, সেখানে পাহাড় পর্বত নদী নালা এত সুন্দর দেখে তাদের মন লেগে গেল, তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন চতুর্মাস চাতুর্মাস পর্যন্ত শুরু হয়ে যাচ্ছে, আমরা আর বিভিন্ন জায়গায় ভ্রমণ করব না, এক জায়গা থেকে এখানে সুন্দর জলাশয় পর্বত ফুল ফল সব কিছুই আছে, অরণ্য অপূর্ব সুন্দর, কাঠ আদি পাওয়া যায়, যজ্ঞ করব, কাঠ আদি পাওয়া যাবে, সংকীর্তন সব সুবিধা হবে, এই জন্য আমরা আর এখান থেকে যাব না বলে একদল ঋষি একদল এই সে মুনি ঋষি তারা যাচ্ছিলেন সাধু, তারা আমাদের ওই গ্রামেতে রয়ে গেলেন। আমাদের ওই গ্রামেতে রয়ে যাওয়ার ফলেতে আমি সেই গ্রামের একটা বাচ্চা ছেলে ছিলাম, আর আমার বিশেষ একটা স্বভাব ছিল, আমি চঞ্চল ছিলাম না। তে মই অপেতা খিল চাপলে অর্ভকে দান্তে অধৃত কিরণকে অনুবর্তিনী চক্রুম কৃপাম যদ্যপি তুল্য দর্শনাহা শুশ্রু সমানে ময় মুনয় অল্প ভাষিণী। অনেক কথা আমি বলছি না, অল্প কথার মধ্যে বলি, বলে এইসব সাধুগণ আমাকে খেয়াল করতেন, দেখতেন এই ছেলেটা চঞ্চল নয়। তে মানে ওই সাধুগণ দেখতেন, তে মই আমাকে দেখতেন অপেতা খিল চাপলে অর্ভকে, কোনো রকম চঞ্চলতা আমার মধ্যে ছিল না, আমি বাচ্চা ছিলাম বটে, দান্ত শান্ত দান্ত অন্তর ইন্দ্রিয়ের দমন বহির ইন্দ্রিয়ের দমন শান্ত দান্ত ইত্যাদি ব্যাখ্যা আপনারা শুনেছেন, ইন্দ্রিয়গুলোকে যার বসেতে বসীভূত করে রয়েছেন সে শান্ত দান্ত বলা হয়। এখানে বলছে দান্তে আবার অধৃত কিরণকে, অন্যান্য বাচ্চাগণ যে সমস্ত বিভিন্ন খেলার বস্তু নিয়ে খেলতে ভালোবাসেন, জানেন না অন্যান্য খেলার বস্তু নিয়ে খেলতে ভালোবাসেন বাচ্চারা, কোনো সময় বল পেলো, কোনো সময় এটা ওটা ফেললো, কিন্তু আমি এই ধরনের ছিলাম না। দান্তে অধৃত কিরণকে, আমি কোনো খেলনার বস্তু নিয়ে খেলাতে মত্ত হতাম না, অধৃত দান্তে অধৃত কিরণকে। আবার আরেকটা আমার মধ্যে ওরা গুণ দেখতে পেলো, সেটা হচ্ছে অনুবর্তিনী, যা বলে আমি তাই শুনি, বাবা এক কাজ করো তো ওই জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে এসো টুকরো টুকরো, আচ্ছা আনছি, সঙ্গে সঙ্গে চলে যেত, সেখান থেকে গিয়ে ওই জঙ্গলে কাঠ ফাট কুড়িয়ে নিয়ে চলে আসতো, পা শুকনো পাতা কাঠ সব চুর কুড়িয়ে নিয়ে চলে আসতো, বাবা এক কাজ করো তো ওখানে এই এই এই জিনিসটা নিয়ে এসো ওখান থেকে, সব করতো তার। এইভাবে আমি সাধুগণের কাছে থাকতাম, চক্রু কৃপাং, তারা কেন জানি না আমার ওপর কৃপা হয়ে গেল, বলে একটা সাধুর মতো দেখতে বাচ্চা ছেলেটা, করুণা হয়ে গেল আমার উপর, চক্রুং কৃপাম যদ্যপি তুল্য, তারা যদিও তুল্য দর্শন সবাইকে সমান দৃষ্টিতে, তথাপি আমার উপর একটা বিশ্বাস কৃপা হল, চক্রু কৃপাম চক্রুহ কৃপাম যদ্যপি তুল্য দর্শন, হ্যাঁ আমি জানি সাধু সব তুল্য দর্শন, কে কাউর এখানে কোনো তারা কোনো এই ভেদভাব রাখেন না, এ তথাপি আমার ওপর কেন জানি না তাদের একটা বিশেষ করুণা হল, চক্রু চক্রুহ কৃপাম যদ্যপি তুল্য দর্শনাহা শুশ্রূষমানে মুনয় অল্প ভাষিণী। দেখবেন মুনি ঋষিরা যারা বাস্তবিক ভজন করে তারা কিন্তু আজে বাজে কথা বলে না, চুপচাপ থাকে, মৌন থাকে, কি বলবে তারা কথা বলে না বেশি, আজে বাজে কি কথা বলবে, ক্যাচোর ম্যাচোর সাংসারিক কথা লাভ নেই কিছু, কথা বেশি কথা বললে আজে বাজে কথা চলে আসবে। আর আমি যেহেতু তাদের সেবা করতাম শুশ্রূষ মানে মনে অল্প ভাষিণী, তারা অল্প ভাষ মানে হ্যাঁ আমি অল্প কথা বলতাম, উল্টোপাল্টা কথা বলতাম না, আমি সমদর্শী আমাকে শান্ত দান্ত মিতভাষী দেখে আমাকে কৃপা করলেন, বলে তাদের যে উচ্ছিষ্ট প্রসাদ পাতাগুলোকে নিয়ে বাচ্চা যা তুই খেয়ে নে, বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে দিয়ে দিতেন, তো এরকমভাবে আমি তাদের উচ্ছিষ্ট বলছেন উচ্ছিষ্ট লেপানুমোদিত দ্বিজয়ী, তাদের ওই বৈষ্ণবগণের দ্বারা এই সাধুগণের দ্বারা অনুমোদিত ব্রাহ্মণগণের দ্বারা অনুমোদিত সেই যে উচ্ছিষ্ট অনুলেপন আদি তাদের চন্দন পরে রয়েছে বা কোনো কিছু অনুলেপন সেটা প্রসাদই আমি ভগবানের পরে তারা ব্যবহার করেছি সেটা আমি নিলাম, বোঝা গেল এইভাবে প্রসাদ আমি তাদের সবভাবে পেয়েছিলাম উচ্ছিষ্ট লেপানুমোদিত দ্বিজয়ী তারা অনুমোদন করেছিলেন। আর একবার মাত্র সেটা আমি ব্যবহার করার পর যাদের প্রসাদ ভোজন আদি তাদের উচ্ছিষ্ট করার ফলেতে সকিৎস্ম সকিৎস্ম ভুঞ্জে ততপাস্ত কেলবিষহ, অনেকবারের কথা ছেড়ে দিলাম, একবার মাত্র প্রথম যখন ভোজন করি ব্যাস সঙ্গে সঙ্গে আমার ভেতরের যত পাপ রাশি সব চলে গেল। সাধুর উচ্ছিষ্টের যে কত মহিমা এটা এক একটা করতে এক একটা উদাহরণ যদি আমি তুলে ধরি অবাক হয়ে যাবে লোকে। রামানুজাচার্য যার থেকে বেদান্ত পড়বার জন্য গেছিলেন, রামানুজাচার্য তখনকার দিনে মায়াবাদী বেদান্তই পড়ানো হতো শঙ্কর ভাষ্য, এসব অনেক কথা। রামানুজাচার্য পড়তে গেছিলেন যাদবাচার্যের ওখানে, আশ্চর্য কথা পরবর্তীকালে রামানুজাচার্য এমনভাবে সিদ্ধান্ত স্থাপন করলেন, যাদবাচার্য পাগল হয়ে গেলেন, বলে এই যদি বেঁচে থাকে তো আমাকে বলে দেবে, প্রমাণ করে দেবে আমি একটা পাগল, কারণ আমার সিদ্ধান্ত সব ভুল, মায়াবাদী সিদ্ধান্ত, একে বেঁচে রাখা একে মেরে ফেলতে হবে, এরকম বিচার। তার জীবনী সংক্রান্ত ব্যাপারে আমরা পাই পূর্বজন্মে গোসাপ ছিল, গোসাপ গোসাপ ওজন কুমিরের মতো দেখতে ছোট্ট, যে বৃষ্টি বন্যার সময় দেখা যায় গোসাপ, কোনো একটা সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে নিয়েছিল, তার ফলে তার এই জন্ম হয়েছে, এই জন্ম কাজে লাগল। তাহলে দেখা গেল উচ্ছিষ্ট লেপান মোদিত দ্বিজয়ী সকৃৎস্ম ভুঞ্জে তদপাস্ত কেলবিষহ এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতস স্তদ্ধর্ম এবাত্মরুচি পজায়তে। এইভাবে তাদের উচ্ছিষ্ট অনুলেপন ব্যবহার করার ফল পরে থেকে কী হলো, ধীরে ধীরে আমার মন ভগবত ধর্মের প্রতি ভগবানের প্রতি আবিষ্ট হয়ে গেল। আমার আর বলছেন এবং প্রবৃত্তস্য, এইভাবে যখন আমি লেগেছিলাম এইসব যখন যে জীবনে আমার সংগঠিত হয়েছিল, এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতসহ তদ্ধর্ম, তদ্ধর্ম মানে ভগবত ধর্ম, তাতে এবাত্মরুচি প্রজায়তে, আমার সেই ভগবত ধর্মতে প্রবল নিষ্ঠা দেখা দিল। এত প্রবল নিষ্ঠা দেখা দিল যে ভালো আমার, যে আমি আর সহ্য করতে পারলাম, আমার বন্ধন এক, আমার বন্ধন রয়ে গেল একমাত্র আমার মা, মা আমি একমাত্র বাচ্চা ছিলাম, আমার মা দাসী ছিলেন, কোনো এক ব্রাহ্মণের গৃহেতে ক্রিয়াকর্ম করে যা ছোটো কিছু পেতেন, চাল গম বা কোনো প্রসাদ, সেটা দিয়ে আমরা জীবনযাপন করতাম। কিছুতে আমাকে চোখ, আমাকে চোখের মণি, আমাকে এদিক এদিক গেলে সহ্য করতে পারতেন, এত ভালোবাসতেন। একদা আমি যখন এরকম ধরনের কৃপা পেলাম, যখন সাধুরা চলে গেলেন, একদা আমার মা সেই ব্রাহ্মণের গৃহেতে অরুণোদয়ের পূর্বে গোদহনের জন্য গ্রামের পথ দিয়ে বাড়ি থেকে যেতে আরম্ভ করলেন। যাওয়ার সময় রাস্তাতে কোনো এক সর্প তাকে দংশন করল, সর্প দংশনে আমার মা মৃত্যুর করে ঢলে পড়লেন। সর্প দংশনে মা মরে যাওয়ার পর তখন আমি চিন্তা করলাম ভগবান আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, তাই জন্য একমাত্র আমার যে বন্ধন সেটা কেটে গেল। একটা পাঁচ বছরের বালক, তার মা ছাড়া আর কে থাকতে পারে? তাহলে সাধুসঙ্গের মহিমাটা এবার বুঝে দেখুন, সাধুসঙ্গের ফলেতে তার ভগবানের প্রতি তার অনুভব হয়েছে কিছু, ধীরে ধীরে এমন অবস্থায় তিনি সাধুসঙ্গের ফলে উন্নীত হয়েছেন যেখানে সামান্যতম মায়াও তাকে স্পর্শ করছে না। বাচ্চার মা ছাড়া কোনো গতি আছে? সে বলছে মা গেছে ভালোই হয়েছে, মা তো আমাকে বেঁধে রাখতো যেতে দিত না, এখন আমি মুক্ত, আমার কেউ নেই আত্মীয় পরিজন মা, এবার আমি মুক্ত, এবার চলো। বাচ্চা এমন দিক দেশ কাল কিছুই জানেন না বাচ্চাটা, বাচ্চা চলতে আরম্ভ করলে নারদজি বলছেন এরকমভাবে আমি চলতে চলতে একটা নির্জন স্থানেতে উপস্থিত হলাম, খেট খরবাট গ্রাম গঞ্জ শহর বিভিন্ন অতিক্রম করে ধীরে ধীরে একটা নির্জন স্থানেতে অপূর্ব জলাশয়, চারিদিকে গাছপালা ঘন, সেখানে এসে উপস্থিত হলাম। সেই নির্মল নির্মল জলাশয় দেখে সেই জলাশয়ে গিয়ে আমি সেখানে স্নান করলাম, পান করলাম, বহু খিদে পেয়েছিল। বাচ্চা ছেলে এত হেঁটেছে, কত হেঁটেছে বলতে পারছি না, এত রঘুনাথ দাস গোসাই যেমন এক এক দিনে কত হেঁটেছে। মাত্র কয়েকদিনের মধ্যে রঘুনাথ দাস গোসাই চলে গেল। আমরা হিসাব করলে রঘুনাথ দাস গোসাই এবারে যে 80 কিলোমিটার 70 কিলোমিটার বেশি হেঁটেছে, তো এত তাড়াতাড়ি কী করে পুরীতে গিয়ে পৌঁছালেন বাচ্চা ছেলে রঘুনাথ দাস গোসাই? খাননি, অর্ধেক দিন খাননি, কোনো কোনো দিন দুধ পেয়েছেন, কোনো ব্রাহ্মণের গিয়ে কিছু পেয়েছেন, আহার করেছেন। ভগবানের চরণ কমলে চিন্তা করতে করতে তার ক্ষুধা তৃষ্ণা কিছু হয়নি। আর ভগবানের চরণ কমল যে চিন্তা করতে পারে তা তো হয়েই গেল, কেউ কি চিন্তা করতে পারে ভগবানের চরণ কমল? করতে পারে না। ভগবানের চরণ কমল যে চিন্তা করতে পারে তার তো আর কোনো কোনো সমস্যাই নেই। এখানে বলছেন ওই অবস্থায় নির্জন স্থানেতে আমি গিয়ে পৌঁছালাম, সেখানে স্নান পান করে বিগত শ্রম আমার ক্লান্তি দূর হলো। স্নান পান করে আমি বসে একটি গাছের ডালেতে, গাছের যে মূল, গাছের যে মূল, সেই মূলেতে বসে আমি হেলান দিয়ে, কেবল ঋষিমুনিরা ছিলেন, বেশ ভালো ছিল, কোথায় চলে গেল তারা, কী সুন্দর উপদেশগুলো আমাকে করে গেছেন। সারাদিন তারা সবসময় কীর্তন করতেন, চাতুর্মাস্য ব্রতের কোনো কথাই লোকে জানে না, চাতুর্মাস্য কীভাবে পালন করতে হয়, সর্বক্ষণ হরিকথা কীর্তন মুখে এই সব ব্রতগুলো পালন করার বিধান দেওয়া আছে। পুরুষোত্তম ব্রত, চাতুর্মাস্য ব্রত, যা কিছু কার্তিক ব্রত, সব কিছু ভগবানের হরিকথা কীর্তন করতে করতে, কেন হরিকথা কীর্তনই হচ্ছে শেষ কথা। 64 প্রকার ভক্তি অঙ্গের, 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে নববিধা ভক্তির কথা মহাপ্রভু শর্ট আউট করে আলাদাভাবে জানিয়েছেন। তথাপি তার মধ্যে আবার নাম সংকীর্তন হচ্ছে প্রধান। শ্রবণ কীর্তন স্মরণ এ তিনটে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যিনি শ্রবণ করবেন, যিনি কীর্তন করবেন, কীর্তনের সঙ্গে সঙ্গে আমি কীর্তন করছি, আমি নিজেও শুনতে পাচ্ছি আমি কী কীর্তন করছি, আমার কানে ঢুকছে শ্রবণ কীর্তন। আর আমি যদি স্মরণে না আনি ভগবানকে, আমি হরি কথা বলতে পারবো না, হয় না কখনো। অখণ্ড স্মৃতি যদি আমার না থাকে তাহলে উল্টোপাল্টা হয়ে যাবে, কোনোটাই আমি বলতে পারবো না। মুখস্থ করে কেউ বলতে পারে কিন্তু ওই কথা বীর্য থাকবে না। সেই জন্য বলছেন শ্রবণ কীর্তন এবং স্মরণ এই তিনটে বিচার করলে দেখা যাবে, যিনি শ্রবণ করলেন তিনি, বলে তিনি তো শ্রবণ করলেন, শ্রবণ প্রচুর পরিমাণে করার পর তার মুখ দিয়ে সেই কথাটা, যেমন বেশি ভোজন করলে ঢেকুর ওঠে, শ্রবণ করতে করতে তার মুখ দিয়ে বেরোবে, যে কথা শ্রবণ সে বলতে আরম্ভ করবে। যে শ্রবণ করছে, আপনারা শ্রবণ করছে, আপনারা কি ভগবানের কথা চিন্তা করছেন না? যারা ফাঁকি মারছে, যারা শ্রোতা, আমাদের বৃন্দাবনে মজা করে ব্যাখ্যা করে, ওরা হচ্ছে শ্রোতা নয় শ্রোতা, শ্রোতা মানে শুয়ে রয়েছে। বেশ হরিকথা যেখানে হবে এসে দেখবে কোন জায়গাটা বসলে ভালো হয়, যাতে পিঠটা হেলান দিতে পারবো, হেলান দিয়ে ভালো করে বুঝে পড়বো, আর পাঠক ঠাকুর বলতে থাকবে আমি আরামে ঘুমাবো, বাড়িতে সব জ্বালাতন করে ভালো শোয়ার জায়গা পেলাম। যারা এই বুদ্ধি নিয়ে আসেন হরিকথা শুনতে তাদেরকে শ্রোতা বলা না শ্রোতা, তারা এসে আগে জায়গাটা খুঁজে কোন জায়গায় হেলান দেওয়া যায় ভালো, সেইখানে বসে এবার চিন্তা করে ভালো একটা ঘুম দিয়ে দিল। এইভাবে দেখা যায় যিনি বাস্তব শ্রবণ করবেন তার শ্রবণের সঙ্গে সঙ্গে স্মৃতিপথে তার ভগবানের চিন্তন আসবেই আসবে, আর তিনি যেই শ্রবণ করলেন তার মুখ দিয়েও বেরোবে, রাস্তায় যেতে এই কথা যা শুনবে তা বলতে আরম্ভ করবে। তাহলে শ্রবণ কিন্তু স্মরণও তাই, এইগুলো স্মরণ যারা করেন দেখবেন গোপনে বিড়বিড় করে পাগলের মতো বলতে থাকে ভেতরে। আমি একটা কথা অনেক 2-3 দিন আগে ব্যাখ্যা করেছিলাম যে ব্যাসাসনে যাদেরকে বসাবেন তারা হচ্ছে কি, যাকে থাকে বসাবার নিষেধ, জীবগোস্বামীপাদের অনুশাসন আছে, জীবগোস্বামীপাদ এ সম্বন্ধে একবারে বিরাট করে লিখে দিয়েছেন, ব্যাসাসনে যাকে তাকে বসানো নিষেধ করেছেন। ব্যাসাসনের জন্য কাকে বলা রয়েছে, বলছেন বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিধ ভবেট। বক্তা স্বরাগ এবং নিরাগ ভেদে দুরকম, যিনি বিভিন্ন কামনা বাসনা নিয়ে শ্রোতাদের সামনে বসে রয়েছেন বক্তৃতা করছেন, তিনি শ্রোতাদের অমঙ্গল করবেন আর নিজেরও অমঙ্গল করবেন। এই জন্য জীবগোস্বীমা বলেছেন বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিধ হবে, বক্তা নিরাগ হতে হবে, কোনো নিষ্কাম অবস্থায় বলবেন, যিনি সর্ববেগজয়ী হবেন, যিনি ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টা ভগবত চিন্তনে ডুবে রয়েছেন, যিনি ভগবানের প্রেমেতে যুক্ত রয়েছেন, এই সব লক্ষণগুলো হলো সর্বক্ষণ তার মধ্যে কীর্তন চলে, হরিকীর্তন। আবার আরেক ধরনের শ্রোতা আছে, বক্তা আছে, যাদেরকে এই ক্যাটেগরিতে ফেলতে পারবেন না, এই কথাটা না বললে আপনারা আবার ভুল বুঝবেন। এটা হচ্ছে দেখবেন চতুষ্ণ মাঝে মাঝে চারজনের মধ্যে একজন কীর্তন করতে আরম্ভ করেন আর বাকি তিনজন বসে বসে শোনেন, সেইখানে কিন্তু শ্রবণটা অন্যরকম। আমি এর সঙ্গে এটা পার্থক্যটা বুঝিয়ে বলার জন্য এটা কথাটা তুললাম, নাহলে কোনো সময় কেউ ভুল বুঝবে। নবযোগেন্দ্রর মধ্যে একজন যোগেন্দ্র বলতে আরম্ভ করলো, আটজন যোগেন্দ্র বসে বসে শুনতে আরম্ভ করলো, তাদের শ্রবণ কীর্তনের ব্যাপারটা আলাদা। মিথোরতি মিথোত্তিষ্ঠ নিবৃত্ত মিথম আত্মনাহা, এই শ্লোকে এটা আসছে। তারা পরস্পর একে অপরকে কীর্তন করে শোনাবেন, এটা আনন্দ, এরা রস অনুভব করছেন। কিন্তু সমাজের অজ্ঞ লোকগুলোকে উপদেষ্টার ভূমিকায় যারা বসেছেন আর ওরা যারা শ্রবণ কীর্তন নিজেদের মধ্যে করছেন, ওটা এক কথা নয়, এই দুটো যেন গুলিয়ে ফেলবেন না। চতুষ্ণ নবযোগেন্দ্র নারদজি মহারাজ কখনো কখনো চতুষ্ণের কাছে শ্রবণ করছেন, নারদজি মহারাজ মহাদেবের কাছে শ্রবণ করছেন, বলে এইসব কী কথা রে বাবা, এরা তো সবই জানেন, বলে হলেও এরা তবুও শ্রবণ করেন। এই শ্রবণটা হচ্ছে আস্বাদনের শ্রবণ, মিথরস্তি মিথ মানে পরস্পর, পরস্পরের তুষ্টি পুষ্টি পাওয়ার জন্য সংকীর্তন, একে অপরের সংকীর্তনের দ্বারা এই কীর্তন করছে, এ শুনছেন এই কীর্তন করছে শুনছেন। যতক্ষণ পর্যন্ত আপনারা বদ্ধ অবস্থায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের শ্রবণ কীর্তনটা একটা ভজনের অঙ্গ হবে, ৬৪ প্রকার ভজন অঙ্গের একটা অঙ্গ। যতক্ষণ পর্যন্ত বদ্ধ অবস্থায় জীব থাকে, যদিও বৈষ্ণব কথার নাম লিখেছে, গুরুদীক্ষা নিয়েছে, সবই হলো আমি মানলাম, কিন্তু শ্রবণ কীর্তন করছে এখনও বদ্ধ অবস্থায়, বদ্ধ অবস্থায় শ্রবণ কীর্তনটা হলো নববিধা ভক্তির অন্তর্গত একটা সাধন ভক্তি, বুঝা গেল। হয়তো আজ না হলেও কাল সিদ্ধ অবস্থায় উঠতে পারবে যদি ঠিকমতো করে, শ্রবণ কীর্তন জলে করে সেচন ইত্যাদি মহাপ্রভু বলেছেন। কিন্তু যারা সিদ্ধ মহাত্মা তাদের শ্রবণ কীর্তনটা কিন্তু সাধন ভক্তি নয়, এই কথাটা বুঝতে হবে, এগুলো কেউ ব্যাখ্যা করবেন না। যারা সিদ্ধ অবস্থায় রয়েছেন তাদের শ্রবণ কীর্তনটা হলো স্বয়ং সাধ্য, তাদের শ্রবণ কীর্তন যেটা সেটা স্বয়ং সাধ্য, তাদের নববিধা ভক্তির অন্তর্গত একটা শ্রবণ কীর্তন অঙ্গ, ৬৪ প্রকার ভক্তিনন্দ শ্রবণাক্ষা ভক্তি কীর্তনাক্ষা বলতে নয়, শ্রবণ কীর্তন ভক্তি নয়, এটা তাদের ভক্তির অঙ্গ নয়, এটা হলো তাদের স্বয়ং সাধ্য। কথাটা আরও ক্লিয়ার করে বলা উচিত, অর্থাৎ এরা শ্রবণ কীর্তন করছে সেই বস্তুটাকে লাভ করার জন্য, ভগবানের চরণ কমল, তার প্রেম, তার ভালোবাসা, তার নিত্য স্মৃতি প্রাপ্তির জন্য, বোঝা গেল, যিনি সাধন ভক্তি যাজন করছেন। কিন্তু যিনি নিত্যসিদ্ধ তিনি কেন কীর্তন হরিকথা কীর্তন করছেন, স্মরন্তন স্মারায়ন্তশ্চ, এ স্মরণ করছে, এ ওকে স্মরণ করিয়ে দিচ্ছে। আচ্ছা, মাধবেন্দু পরিবারকে ঈশ্বর পরিবার কীর্তনের দ্বারা আরও বেশি করে স্মরণ করি, স্মরণ তো তার আছে। এইখানে যে শ্রবণ কীর্তন যেটা চতুষ্ণের ভেতরে বা নবযোগেন্দ্রের ভেতরে যে শ্রবণ কীর্তনের কথা বলা আছে, মিথরতি মিথতুষ্টি নিবৃত্ত মিথম আত্মনাহা, তারা নিজেদের মধ্যে ভক্তিটাকে যেমন আবির ছড়ে ঝুল, যেমন গোপিকাগণ এবং কৃষ্ণ একে অপরকে আবির ছুঁচ্ছে, এ রসের বর্ষা হচ্ছে, এ রস বর্ষা করছে, এ রস বর্ষা করছে। এখানে ওই সাধন ভক্তি নয়, এটা স্বয়ং সাধ্য। বলে মহারাজ সিদ্ধ মহাত্মারা বসে হরিকীর্তন হরিকথা বলেন কেন? বলে এই কারণে বলেন, তারা রসের বিনিময় করছেন, তারা রস আস্বাদন করছেন, তারা স্বয়ং সাধ্য বস্তু। যেমন গোপিকাগণ তারা ভগবানের নিজজন, গোপিকাগণ আবার শ্রবণ কীর্তনের কথা বলার কী দরকার আছে? তারা তো বলছেন আমরা শ্রবণ কীর্তন করলে তোমাকে সবসময় কাছে পায়, আর কাছে তো এমনিতেই রয়েছেন গোপিকাগণে, তারা নিজেরাই এ কথা বলছেন। তাহলে গোপিকাগণের শ্রবণ কীর্তনকে আমি সাধন ভক্তি ধরব না? ওরা রাধারানীকে শ্রবণ করাচ্ছেন বিশাখা ললিতা, ও মরে যাবে। আবার যখন মূর্ছা যাচ্ছেন, মূর্ছা অবস্থায় কৃষ্ণ নাম বলছেন শ্যাম শ্যাম শ্যাম শ্যাম, রাধারানী আস্তে আস্তে চেতনা পায়, কে শোনা এলো শ্যাম নাম আমার কানেতে, কে বলল রে শ্যাম নাম? উচ্চারণের সঙ্গে সঙ্গে শ্যাম সুন্দর সেইখানে উপস্থিত হৃদয়ে, এই তো শ্যাম এসে গেছে। কৃষ্ণ বলছেন এই দয়াময়ী রাধার কি ভাব, আমি নিজে বুঝতে পারি না। কৃষ্ণ বলছেন আমি নিজে পাগল হয়ে যাই, ওর ভাবটা কি? বলছে তমাল বৃক্ষকে দেখলে এই কৃষ্ণ পেয়ে গেছি বলে আলিঙ্গন করে বসে থাকে। শ্রী রাধিকার কি ভাব আমি বলতে পারি, আমি নিজে পাগল, আমি বোঝবার জন্য আমি গৌর রূপে আসব, এই জন্য গৌরাঙ্গ রূপেতে তিনি আমার এলেন। রাধা কৃষ্ণের অপ্রাকৃত জগতের যে যুগল মিথুন, তার বেগ গাঢ় আশ্লিষ্য অবস্থা, গাঢ় আলিঙ্গন, যেটা সিদ্ধ মহাত্মা যদি আলোচনা করেন তার পক্ষে উচিত। নিশান্তকালীন লীলায় রাধা গোবিন্দ একাকার হয়ে গেছেন, ওটা হচ্ছে গৌরের স্বরূপ। আমাদের গায়ত্রীর যদি সর্বসার্থক মণ্ডিত চিন্তা করতে হয়, তাহলে রাধা গোবিন্দ অপ্রাকৃত জগতের যুগল মিথুন একাকার হয়ে গেছেন, আলাদা হচ্ছে না, রস ঘনীভূত হয়ে এক হয়ে গেছেন। সেই গৌরাঙ্গ, সেই কৃষ্ণ চৈতন্যের এই ধ্যানটা আমাদের করা উচিত গায়ত্রী। কেউ কিন্তু বলেনি আপনাদের, এটা শেষ কথা গায়ত্রী। সূর্যমণ্ডলের মধ্যে এইটা যদি চিন্তা করতে পারবে, তার গায়ত্রী হচ্ছে এক্সিলেন্ট হয়েছে চিন্তা। গায়ত্রী মন্ত্র তাই যারা আপনাদের গায়ত্রী দেওয়া হয় না, কিন্তু গায়ত্রী যা কৃপা পেয়েছেন আশ্চর্য। আপনাদের দুঃখের কিছু নেই, দুঃখের কিছু কারণ নেই, খালি মহামন্ত্রের দ্বারা আপনারা সব পেয়ে যাবেন। মহামন্ত্র যদি কৃপা করে গায়ত্রী ব্যাধি সব পেয়ে যাবেন, সব ওর মধ্যে আছে, কিন্তু দুঃখ করার কোনো কারণ নেই, কেন মায়েদের স্বাভাবিক ভক্তি থাকে। আবার অনেকে অন্যরকম পথেও চলেন, যাই হোক সব রকমই আছে, তবে মোটের ওপর দেখা যায় মায়েদের ভক্তির প্রভাবটা একটু বেশি থাকে। যাই হোক, ঈশ্বরের দান তাদের। তাহলে আমরা দেখলাম এখানে আলোচনা প্রসঙ্গে যে নারদজি মহারাজ সেই নির্জনে বসে যখনই চিন্তা করছেন, সাধুগণ আমাকে যে উপদেশগুলো করে গেছিলেন সে উপদেশে চিন্তা করছেন, এই কথা বলে গেছিলেন। চিন্তা করতে করতে হঠাৎ আমার হৃদয়েতে এক ঝলকের জন্য হঠাৎ ভগবান উঁকি মারল, ভগবান শ্যামসুন্দর, ভগবান আমার হৃদয়েতে ঝক করে, ভগবান শ্যামসুন্দর অন্য স্বরূপেও উঁকি মারতে পারেন, কৃষ্ণ হলে আমাদের ভালো হয়, বলা নেই এটা। যাই হোক, ভগবান নিজের স্বরূপ দর্শন করালেন। নারদজি বেশিরভাগ সময় নারায়ণ নারায়ণই বলেন, বলুক গে, তাহলেও উনি ভক্তিরাজ্যের হচ্ছে সর্বশ্রেষ্ঠ আজাদ আচার্য। নারদজি মহারাজ আর শঙ্কর ভগবান যত পৃথিবীতে ভক্তি বিস্তার করেছেন, আর কোনো আচার্য নাই এত ভক্তি। নারদজি মহারাজ এবং শঙ্কর ভগবান এই জগতে যত বেশি পরিমাণে ভক্তি বিস্তার করেছেন, জগতে আর কোনো আচার্য নেই এত ভক্তি বিস্তার করেছে, এরা দুজনে সবচেয়ে বেশি। যার জন্য যে কোনো কথা আমরা শ্লোক বা আদি পড়তে যান, দেখবেন নারদ উবাচ, নারদ উবাচ, শিব শঙ্কর উবাচ ইত্যাদি কথা আসে। যাই হোক, এখানে এই নির্জনে ভগবানের কথা কীর্তন চিন্তা করার সঙ্গে সঙ্গে, স্মৃতিপথে আসার সঙ্গে সঙ্গে, সেখানে ভগবান তার হৃদয়তে এক ঝলকের জন্য আবির্ভাব হলেন, তাকে দর্শন দিলেন। দেয়ার সঙ্গে সঙ্গে সে পাগল হয়ে গেল, মুহূর্তের মধ্যে দর্শন দিয়ে আবার লুকিয়ে পড়লেন। মুহূর্ত বললে ভুল হবে, এক ঝলক, মুহূর্ত তো অনেক বড় সময়, এক ঝলকের জন্য। তখন সে চোখ খুলে লাফিয়ে উঠল, কি হলো, এক্ষুনি দেখলাম ভগবানকে, কোথায় গেলেন, বলে কাঁদতে আরম্ভ করলেন। এক্ষুনি দেখলাম হরি আমার হৃদয়তে দর্শন দিলেন, এত অপূর্ব শ্যাম সুন্দর রূপ দেখলাম, কোথায় গেলেন তিনি, কাঁদতে আরম্ভ করলাম, অধৈর্য হয়ে পড়লাম। হঠাৎ দেখা গেল আকাশবাণী হলো আকাশ থেকে, বাচ্চাকে বলছেন, সেই শিশুকে বলছেন, ওগো এই জন্মেতে আর তুমি আর দর্শন পাবে না, কেন, অবিপক্ক কষায়ানাম দুর্দশ অহম, তোমার এখনো সম্যক রূপে ভজন পরিপুষ্টি হয় নাই, খালি সাধুসঙ্গ করেছো, এইসব করে তোমার ভালো অবস্থা হয়েছে, যে সামান্য কষায়, আমি সকালবেলা বলছিলাম হিঙ্গুরের পাত্র হিং নেই, তথাপি এক বছর পরে গুলো হিঙের গন্ধ বেরো। এই কষায় বলতে কাম কষায়, কাম চলে গেছে, কামের নিবৃত্তি হয়ে গেছে, আরে মহারাজ কামের নিবৃত্তি হয়েছে দেখা যাচ্ছে, কিন্তু কামের কষায় দাগগুলো রয়ে গেছে, মাঞ্জন করো, আরও বেশি করে মাঞ্জন করো, মাঞ্জন করতে করতে ওই যে কামের কষায়গুলো দাগগুলো রয়ে গেছে, দাগগুলো চলে যাবে, সেই দাগগুলো না যাব, সেগুলো কী করে যাবে, বলো ওই একই কথা যে উপদেশ করলো ভজনের মাধ্যমে যাবে, অর্থাৎ এইটি বক্তব্য ওই আকাশবাণীর, তোমার এখনও ভজনটা পরিপুষ্ট হয় নাই বাবা, তবে যে আমি তোমাকে এক ঝলক নিজে দেখিয়ে দিলাম সেটা হচ্ছে লোভ দেখাবার জন্য, লোভ না গেলে এগোবে না, তবে যে আমি এক ঝলক তোমাদেরকে দর্শন দিলাম, তোমাকে খালি তোমাকে এগিয়ে আসার জন্য, কামন এগিয়ে আসো আমি আছি, লোকে বলছে ভগবান মিথ্যা, না আমি আছি, আমি খালি দেখছি তোমার চেষ্টা, তোমার চেষ্টাটা দেখছি গোপনে, যার যত পরিমাণে অধৈর্য, একেবারে ভগবানকে প্রাপ্তির জন্য প্রবল প্রতীক্ষা, যেমন সবরী সবরী মা যেমন প্রতীক্ষা করেছিলেন, এইটুকু যুবতী বয়স থেকে আরম্ভ করে ছোট্ট কিশোরী, সেখান থেকে একবারে বুড়ি হয়ে দাঁত ফাঁস পড়ে গেছে, চোখে ভালো দেখতে পায় না, তখনও বিশ্বাস করে রয়েছেন, গুরুদেব বলেছেন সবরী পরীক্ষা প্রতীক্ষা করে থাক, শ্রীরাম তোর কাছে আসবেন, তাই নাকি গুরুদেব বলে গেছে, এই আজ আসবে আজ আসবে আজ আসবে, এই করে সে বুড়ি হয়ে এখন প্রায় শেষ মুহূর্ত, তথাপি সবরীর প্রতীক্ষার কোনো ধৈর্যের অভাব নেই। ওই জন্য আমাদের জীবনে ধৈর্যের অভাব হলে পরে আমরা ভগবানকে প্রাপ্তি হতে পারব না, কার কত পরিমাণে কীর্তনেও নর্তমডা করল, হ্যাঁ হরিলাভে হরিলাভে ধৈর্য প্রেম, হরিপ্রেম লাভে ধৈর্য ধন, প্রেম লাভে ধৈর্য ধন আছে না কীর্তনে, প্রেম লাভ যদি করতে চাও ধৈর্য ধন দরকার, ধৈর্য না হলে হবে না, ভগবানের সঙ্গে সম্বন্ধ, ভগবানের সঙ্গে ভালোবাসা, এগুলো চারটিখানি কথা না। সেই জন্য নারদজির হয়তো অনেকটা অনুভব হয়েছে, কিন্তু এখনও আকাশবাণী বলছেন সেটা অবিপক্ক কষায়ানাম দুর্দশ অহম কুযোগী নাম, এর ব্যাখ্যা আমি করেছিলাম, অবিপক্ক কষায় মানে যাদের যারা যোগ রন্ধিত কর্মণাহ, যখন গজেন্দ্র মুখ্যন আলোচনা করবে সেখানে যোগ রন্ধিত কর্মণাহ, এ আবার কী মানে বাবা, এ তো বুঝলাম না, রন্ধন মানে তো রান্না করে, এখানে আবার এই যোগ রন্ধিত কর্মণাহ, অর্থাৎ এখানে মূল কথা হলো আমার ভজনের দ্বারা রোজ ভেতরে রন্ধন হচ্ছে, ভেতরটা পরিপক্ক হচ্ছে, ভগবান আমার হৃদয়টাকে আস্বাদন করতে পারেন কি না, রোজ রান্না চলছে, রান্না বুঝি তপস্যা ভজন আদির দ্বারা এই রন্ধন ক্রিয়া চলছে, এখনও কাঁচা রয়ে গেছে ভেতরটা, এখনও পাকা হয়নি, যতক্ষণ পর্যন্ত কাঁচা রয়েছে তো রন্ধন ক্রিয়া চলছে, মায়েরা দেখবেন অন্ন রান্না হয়েছে, এখন তো প্রেশার কুকার আছে টুক করে বসিয়ে, আগে তা ছিল না, হাঁড়ি থেকে অন্নটা তুলে টিপে দেখতো রান্না হয়েছে কি না, হ্যাঁ এখনও হয়নি, আর একটু হোক আবার ডুলে দিয়ে একটা অন্ন টিপলেই বুঝতে পারতো রান্না হয়নি, সেরকম অবিপক্ক কষায়ানাম, তোমার কষাইগুলো এখনও সম্যকরূপে পরিমার্জন হয় নাই। আকাশবাণী বলছে নারদজিকে, বাচ্চা বাচ্চা পূর্বজন্মে এখনও নারদ। অবশ্যই এর মধ্যে অনেক সিদ্ধান্তের কথা আছে, যারা কাঁচা তারা বুঝবেন না। সাধন সিদ্ধ নারদ, নিত্যসিদ্ধ নারদ, এসব অনেক কথা আছে, এগুলো সব লোকে বলবে তাহলে নারদ মরে গিয়ে নারদ বোধ আগে ছিল না, নিত্যজগতের কথা। সাধন সিদ্ধ নারদ আর নিত্যসিদ্ধ নারদ এগুলোর ভেতর পার্থক্যটা কি সব বুঝবেন, পরে আমি বলবো, সব এক জায়গায় বললে কনফিউজ হয়ে যাবে। তাহলে এখানে বক্তব্য হলো এই, অবিপক্ক কষায়ানম, তোমার এখনও মার্জন পরিপূর্ণ হয়নি, অর্থাৎ তোমার ভজনের এখনও পরিপক্ক অবস্থা হয়নি, রন্ধন হয়নি। অবিপক্ক কষায়, তোমার কষায়টা এখনও বিদূরিত হয়নি, এখনও ঠিক হয়নি, তাই জন্য দুর্দশ অহম, সেই কারণে আমি দর্শনের বিষয় হব না, সেই কারণে আমি তোমার দর্শনের বিষয় হতে পারবো না। আমি হতে চাইছি, তোমার দর্শনের কাছে আমি আসতে চাইছি, কিন্তু পারবো না, কারণ আমি তো নিয়ম ভাঙতে পারবো না। দুর্দর্শ অহম কুযোগী নাম, কুযোগী বলতে অনেক ব্যাখ্যা করা হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। কুযোগী বলতে যারা আমাদের ভক্তিরাজ্যে আশ্রয় করছেন গুরুচরণ, অথচ গুরুদেবকে মানছেন না, গুরু সিদ্ধান্ত গুরু আচরণ কিছু মানেন না, তাদেরকে কুযোগী বলা হবে। যোগ বলতে যেন মনে না করে খালি হাত পা ঝরে যোগ, এটা নয়। যোগ বলতে ভগবানের সঙ্গে যোগাযোগের রাস্তা, সেটা ভক্তিযোগ হতে পারে, হ্যাঁ, কর্মযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজগুহযোগ বিভিন্ন, তো এগুলো ভগবানের সঙ্গে যোগাযোগের এক একটা রাস্তা। সেই জন্য এখানে বলছেন যে অবিপক্ষ কষায়াম দুর্দর্শ অহম কুযোগী নাম, আমি তাদের দর্শনের বিষয় হব না যারা কুযোগী, যারা এক্স্যাক্ট পদ্ধতি, যে পদ্ধতিতে আমাকে প্রাপ্ত হওয়া যায় সে পদ্ধতিতে যারা অগ্রসর হচ্ছেন না। গুরুচরণ আশ্রয় অনেকেই করেন, কিন্তু কজন শিষ্যের হৃদয়েতে অপ্রাকৃত জগতের সিদ্ধান্ত রাজি, অপ্রাকৃত জগতের আনন্দময় এসব কথায় সম্যকরূপে প্রকাশ পায়, আপনি দেখিয়ে দিন। অনেক সময় দেখা যায় গুরুপাদ পদ্মের কাছে হাজার হাজার ব্যক্তি আশ্রয় গ্রহণ করেছেন, তাদের মধ্যে দেখা যায় কদাচিৎ কয়েকজনের এরকম সৌভাগ্য হলো যে গুরুচরণের যা যা ভাব সব তার মধ্যে দেখা যায়, গুরুচরণের সিদ্ধান্ত আচার আচরণ নিষ্ঠা সব কিছু প্রকাশিত হয়ে পড়ছে, তারই গুরুচরণ আশ্রয় সার্থক হয়েছে বলে জানবেন। বাকি কাউর ভেঙে পড়ার কারণ নেই, তারাও চেষ্টা করুন। আমি যে প্রথম আলোচনাগুলোতে বলেছিলাম এই অনন্ত বিশ্ব, এই যে বিশ্বব্রহ্মাণ্ড কসমিক ওয়ার্ল্ড, তার একটা সেন্টার পয়েন্ট আছে, তার একটা কেন্দ্রবিন্দু আছে, সেই কেন্দ্রবিন্দুর সঙ্গে যদি আপনাদের কেন্দ্রবিন্দুকে মেলাতে পারেন, এখন ঘাবড়ে যাবেন, এত বড় একটা কথা হজম করতে পারবেন না। সেই জন্য কীর্তনের মাধ্যমে আমাদের নরোত্তম ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর এরা সব বলে দিয়েছেন, গুরুমুখ পদ্মবাক্য হৃদয়েতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা। তো এই কথাটাই তো আমি বড় ভাই বললাম, যে দর্শনটা আগে করলাম, যেটা বিরাট বিরাট দার্শনিকগণ, চিন্তাশীল ব্যক্তিগণ, মনীষীগণ, ঋষিমুনিগণ যারা বলেছেন, বিদেশের যারা আছেন তারাও বলেছেন, বড় বড় দার্শনিকগণ, যে আমাদের মনে হচ্ছে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে একটা কেন্দ্রবিন্দু আছে, সেইখানে বিশ্বাত্মা, বিশ্বাত্মা কথাটা শুনেছেন, বিশ্বাত্মা, আমাদের মনে হচ্ছে তার একটা সেন্টার পয়েন্ট, সেখান থেকে সব পরিচালিত হচ্ছে। সেই সেন্টার পয়েন্টের সঙ্গে আমার স্বতন্ত্র ইচ্ছা তাকে বিসর্জন দিয়ে যখনই তার সঙ্গে কোয়েনসাইট, যখন তার সঙ্গে কোয়েনসাইট করতে পারবো, তখন আমার জীবন সার্থক মণ্ডিত হয়। সেইটাকেই সহজ সরল ভাষায়, অত বড় কথা আপনি বুঝতে পারবেন না বলে কীর্তনের মাধ্যমে ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম ঠাকুর বলেছেন এইসব কথা অতি সরলভাবে। বলে এত কথা বুঝতে না পারিস, এটা তো বুঝতে পারবি, সরল কথাটা কোনটা, বলে যে গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা। মহারাজ এটার মানে কি হলো? এটার মানে আমি যেটা আগে বলে তাই তো হলো, তাই হলো কি না আমি প্রমাণ করে দিচ্ছি, তা হলো গুরুপাদ পদ্ম কে হয়, যিনি কৃষ্ণের সঙ্গে হৃদয়কে মিলিয়ে ফেলেছেন, তিনি তো নিত্য জগতে। তাই যদি হয়, আবার গুরুচরণের সঙ্গে, গুরুচরণের গুরুদেবের হৃদয়ের সঙ্গে আমার হৃদয় যদি মিলে যায়, তাহলে কি হলো, এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, অতএব এ ইকুয়াল টু সি। যারা অঙ্ক করেছেন তারা জানেন, যারা অঙ্ক করেনি বোকার মতো চেয়ে রইলেন তাহলেও বুঝতে পারবে। ইফ এ ইকুয়াল টু বি, যদি এ সমান সমান বি হয়, যদি বি সমান সমান সি হয়, স্বাভাবিকভাবে এ সমান সমান সি, এ স্বাভাবিক কথা, একটা বাচ্চা ছেলের কথা, লজিক এটা। সেরকম আমার গুরুপাদ পদ্ম, আমার পরম গুরুদেব, আমার পরম পরমেষ্টি গুরুদেব, পরম পরমেষ্টি পরমেষ্টি গুরুদেব সবাই আমার গুরুপ্রাপ কৃষ্ণের সঙ্গে একই হৃদয় সম্পন্ন হয়ে গেছিলেন, কৃতকৃতার্থ হয়েছিলেন, ভগবানের শ্রবণ কীর্তনে বিগলিত হৃদয় হয়েছিল। তাহলে গুরুমুখ পদ্মবাক্য হৃদয়ত করিয়া ঐক্য আর না করিও মনে আসা, এই উপদেশের সঙ্গে সঙ্গে আপনি কী পেলেন? এই উপদেশের সঙ্গে তুমি কী পেলে? বলে এই উপদেশ তো এই পেলাম। এই উপদেশে কী পেলে? বলে এই উপদেশ এইটাই পেলাম যে আর কোনো আলাদা যেন আমার আশা আকাঙ্ক্ষা না থাকে, গুরু মহারাজের গুরুপাদ পদ্মের হৃদয়ের যা আশা আকাঙ্ক্ষা আর ঠিক আমারও হৃদয়ের সেই আকাঙ্ক্ষা হয়ে গেল। তাহলে গুরুপাদ পদ্ম মনুষ্য রূপে আমার সম্মুখে এসছেন, তার তার আচার আদর্শ তার সঙ্গে যদি মেলাতে পারি হয়ে গেল। অবশ্য কাঁচা গুরুর সঙ্গে যদি মিলিয়ে নিতে পারেন আপনার হৃদয়, তাহলে কিন্তু উল্টো বললো মহারাজ বলে গেছে আমিও মিলিয়ে নিলাম, গুরুও কাঁচা শিষ্যও কাঁচা, বললো মরে গেল, আমাকে দোষারোপ করে লাভ নেই। কাঁচা গুরুর কথা আমি বলিনি, আমি সব অ্যাবসলিউটের কথা বলতে বসেছি। যদি মেলাতে পারে গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা, তখন তার সিদ্ধ অবস্থা। পারবে কেউ? যদি কেউ পারে তাহলে সিদ্ধ অবস্থা হয়ে যাবে, তাই সেটি কি বলেছি। তাহলে এখানে নারদজি এখনো পর্যন্ত তাকে আকাশবাণী হলো যে তোমার এখনো অবিপক্ক কষায়ানাম দুর্দশ অহম কুযোগী নাম, কুযোগী নাম বলতে যাদের যোগটা কুপথে গেছে, স্বপথে যায়নি, স্ব মানে সৎপথে, এখনো নিজের স্বতন্ত্রতা রয়েছে, স্বেচ্ছাচারিতা রয়েছে, অন্নাভিলাষ রয়েছে, এদের সবাইকে কুযোগী বললে অসুবিধা হয় না। কুযোগী তো, কু মানে কুৎসিত, কু মানে কি কুৎসিত, সু মানে সুন্দর, এই দুটোই কথা। কু কথাটা মিটিয়ে দেওয়ার জন্য সু আনতে হবে, সু আনলে হয়ে গেল সমাধান, তাহলে আর কুযোগী বলা হবে না, দুর্দশহাম কুযোগী নাম, তাহলে হয়ে গেল সমাধান। তাহলে যারা কুযোগী তাদের জন্য ভগবান দর্শন দিচ্ছেন না, এই জন্য নারদজিকে অপেক্ষা করতে হলো। আর নারদজি বললেন পরে দেখা গেল সময় মতো আমার আমার দেহ ছেড়ে দেওয়ার সময় হলো, আর দেহ সরস্বার সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভগবানের সৃষ্টির বিনাশ, সৃষ্টি যখন প্রলয় হয়ে গেল ভগবানের মধ্যে বিরাজ করছিলাম, তারপর সৃষ্টির সময় অন্য অন্য সৃষ্টির সঙ্গে সঙ্গে আমাকে ভগবান সৃষ্টি করলেন। ওম নমো ভগবতে তুভ্যাম বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনুরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। আমি কি করলাম, বলছে আকাশবাণীর পরেতে ভগবানের নাম কীর্তন করতে করতে সময় কাটালাম। গৃণন্তি গুণ না গৃণন্তি গুণ নামানি কৃষ্ণস্বানুস্মরন্তি চ। এইভাবে ভগবানের চিন্তা করতে করতে সময় এলো, আমার শরীর ছাড়ার সময় হয়েছে গেল। ইমাম স্বনিগমম ব্রহ্মন্নবেত্য মদনুষ্ঠিতম অদাত্মে জ্ঞানমৈশ্বর্যন সস্মিন ভাবঞ্চ কেশবে। হে ব্রহ্মণ, আমি ভগবান কেশবের উপদেশ মতো এই সকল কর্মের অনুষ্ঠান করিয়াছি, জানিয়া তিনি আমাকে জ্ঞান ঐশ্বর্য এবং আমার তার প্রতি আমার প্রেম প্রদান করেছিলেন। এইভাবে যশোগাথা কীর্তন করতে করতে নারদজি বলছেন, অনেক ব্যাখ্যা আছে সময় মতো কী হলো, যখন সময় এলো তখন কী হলো, তখন ভগবানের চিন্তা যেমন আমি করছিলাম, ভগবানের চিন্তা চরণ কমল সাধুদের মুখে যেমন শুনেছি, হ্যাঁ চিন্তা করতে করতে ধায়তোষ চরণাম ভজম, ধায়তোষ চরণাম ভজম ভাব নির্জিত চেতসা উৎকণ্ঠাশ্রু কলাক্ষস্য হৃদাসিত মে সনৈ হরি। ভগবানের চরণ কমলকে যেমনভাবে আমি সাধুদের মুখে শুনেছি, এই যে চিন্তা করতে করতে হঠাৎ এক ঝলক আমার মধ্যে দর্শন দিলেন উৎকণ্ঠাশ্র কলাক্ষস্য, বলছে উৎকণ্ঠাশ্র কলাক্ষস্য, বলছে আমার উৎকণ্ঠা বৃদ্ধি হতে হতে একবারে চক্ষু বিদীর্ণ হয়ে গেল বক্ষ, সেই সময় হৃদয়াসিত মে সনেই হরি, ভগবান এক ঝলক দর্শন দিয়েছিলেন। তারপর এই ধরনের প্রেমাতি প্রেমাতি ভর নির্ভিন্ন পুলকাঙ্গ অতি নিবৃত আনন্দ সংপ্লবিন লীন নাপশ্যাম উভয় মুনে, এইরকম অবস্থা যখন প্রাপ্ত হয়েছিলেন। তারপরে আস্তে আস্তে অদর্শন বলে ক্রন্দন করলেন, তারপরেতে ভগবান এসে আকাশবাণী করে দিলেন, তারপরেতে পরবর্তী সময়তে পরবর্তী সৃষ্টির সময়ে নারদজির আবার জন্ম হলো। সেই সময় নারদ রূপে এই কথা বর্ণনা আমি অতি সংক্ষেপে বলে গেলাম, অতি সংক্ষেপে আমি এসব কথা বললাম, অনেক কথা বলবার দরকার ছিল। তাহলে দেখা গেল যে নারদজি যখন দেহ ছাড়ছেন, দেহ ছাড়ার সময় কেমন হলো, বলছেন কালহ প্রাদুর্ভূত কালে তরিত সৌদামিনী যথা প্রযুজ্যমানে ময়ী ত্বাম ভগবত শুদ্ধ্যাম ভগবতীম তনুম, বলছেন আরব্ধ কর্ম নির্বাণ নেপথত পঞ্চভৌতিক, আমার পঞ্চভৌতিক দেহ বিগত হল, শুদ্ধ শতময় ভগবতী তনু আমি প্রাপ্ত হলাম, ভগবানের বিনা পেট প্রাপ্ত হলাম আমি সর্বব্রহ্ম, বলছে দেবদত্তম মিমাম বীনম সর্বব্রহ্ম বিভূষিতম মূর্ছয়িত্বা হরিকথাম গায়মানশ্চরামি অহম, এইভাবে আমি দেবদত্ত ভগবানের দ্বারা এই বিনা প্রাপ্ত হলাম সর্বব্রহ্ম, এখানে গান করতে করতে ভগবানের কথা কীর্তন করতে করতে মূর্ছয়িত্বা বিভিন্ন স্বরের স্বর মূর্ছনা গাইতে গাইতে হ্যাঁ আমি কী করতাম, বলছে মূর্ছয়িত্বা হরিকথাম হরিকথাম গায়মানশ্চরামি অহম, এইভাবে আমি বিচরণ করতে আরম্ভ করলাম। আর জমা দেবীর যোগ পথই কাম লোভ হত মুহু মুকুন্দ সেবয়া যদ্বৎ তথা আধ্যাত্মা ন সম্মতি, যোগ জ্ঞান কর্মযোগ ধ্যান যোগ জ্ঞান যোগ যে কোনো রাজগোজ যে কোনো পথে তুমি যেতে পারো, কিন্তু জমা দেবীর যম তপস্যা ধ্যান তপস্যা অনেক কিছু করলাম, যম নিয়ম প্রাণায়াম শ্রদ্ধায় অধ্যায় নিরুদ্ধায় সব করে ফেললাম, লাভ কিছু হবে কখন লাভ হবে, বলছে জমা দেবীর যোগ পথে কাম লোভ হত মুহু মুকুন্দ সেবায়া যদ্বৎ তথা আধ্যাত্মা ন সম্মতি, যদি মহাজনগণের কৃপা লাভ হয়ে মুকুন্দের সেবা লাভ করতে পারি তার দ্বারা আমি যতটা কৃতকৃতার্থ হব ভগবানের হরিকথা কীর্তনের দ্বারা, যম আদি তপস্যা নিয়ম শ্রদ্ধা অধ্যায় নিরুদ্ধায়ের দ্বারা, কিন্তু কোনো পৃথিবীতে এমন কোনো সাধন ভজন নাই যার দ্বারা হরিকীর্তন হরিকথা মুকুন্দের সেবা স্মৃতি এর দ্বারা যতটা পবিত্র হতে পারবো ততটা পবিত্র আর কোনো কিছুর দ্বারা হতে পারব না। জং ব্রব জন্মন পেতমপেত কৃতম দৈপায়ন বিরহ কাতর বাজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদুম ত্বং সর্বভূত হৃদয়ম মুনিমান তস্মি বাঞ্ছা কল্পদুর্বশ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্ণভ্যো নমঃ।